نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى: وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال الله تبارك وتعالى: والعقل إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. وقال رسول الله صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها. وقال رسول الله صلى الله عليه وسلم: فضلة كغزوة. وقال صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي. أما بعد، میرے بھائیوں اور دوستوں اور بزرگوں، انسان کو اللہ نے اس دنیا میں بھیجا ہے، تھوڑے عرصے کے لیے بھیجا ہے. بولیں جے مانو جاتی کے اللہ تعالی دنیا تے پٹھائے سن خوبی الپ سمے جنے پٹھائے سن. کائنات کی ساری چیزیں اللہ نے بنائی ہیں ختم ہونے کے لیے، انسان کو پیدا کیا ہے ہمیشہ رہنے کے لیے. যত জিনিস আল্লাহ তাআলা এই দুনিয়াতে সৃষ্টি করছেন সবকিছু কি আল্লাহ তাআলা শেষ হয়ে যাওয়ার জন্যই সৃষ্টি করছেন, এবং শুধুমাত্র মানব জাতিকে আল্লাহ তাআলা অনন্ত কালের জন্য সৃষ্টি করছেন বানাইছেন? ইনসান এক জায়গা থেকে দুসরি জায়গা মুন্তাকিল হতে রহেগা, খতম নেই হোগা. মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হইতে থাকবে কিন্তু কোনোদিন শেষ হবে না. پانچ جگہیں ایسی ہیں جہاں انسان جاتا ہے، کچھ وقت گزار کے وہاں سے آگے چلا جاتا ہے. بولیں جے دنیا تو ایرکمی ہوئے جے مانوش کتھاؤ جائے کنو کاجر جنو وہ کھانے جتو کھن دور کر اٹھے کاستا شش کر بارا با سامنے آگے بارے. سب سے پہلے عالم ارواح جہاں اللہ ہماری روح کو پیدا فرما کر رکھا ہوا تھا. بولیں جے سرو پرتھم چھلے مانو جاتی جنو روح جگت যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে সৃষ্টি করে ওখানে রাখছিলেন। দুসরি জায়গায় ইসকি মা কা পেট, চার মহিনে মে জিসম বচ্চে কা মুকম্মল হো জাতা হ্যায় মা কে পেট মে, আল্লাহ ফরিশতা ভেজতা হ্যায় জো উসমে রূহ কো ফুঁক মার কর দাখিল কর দেতা হ্যায়। ইস তরহ সে দাখিল হোতি হ্যায় রূহ উস মা কে পেট কে অন্দর জো বচ্চা হ্যায়, মা কো ভি নাহি পতা চলতা কব ফরিশতা আয়া ফুঁক মার কে মেরে পেট মে বচ্চে কো দাখিল কর দিয়ে। দ্বিতীয় জায়গা হলো মায়ের পেট। যখন মা গর্ভবতী হন তখন চার মাস পর্যন্ত তার শরীরটা সৃষ্টি হতে থাকে। শরীরটা যখন পরিপূর্ণভাবে বাচ্চার শরীর যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রূহ পাঠান ওই শরীরের মধ্যে। এমনভাবে আল্লাহ তাআলা পাঠান মারও খবর হয় না যে কখন তার বাচ্চা, তার পেটে যে বাচ্চাটা আছে এর ভিতরে রূহ আসলো এটা মাও বুঝতে পারে না। تیسری جگہ انسان کے لیے زمین آسمان کا پیٹ، جہاں جو آیا ہے کچھ وقت گزار کے آگے چلا جائے گا. বলেন যে তৃতীয় জায়গা হলো আসমান জমিনের পেট, অর্থাৎ এই দুনিয়া। এখানে যে আসবে আসছে, কিছুদিন পর্যন্ত এখানে থাকার পরে এখান থেকে আবার সামনে চলে যেতে হবে। বলেন যে কোন বাদশাহ, কোন বাদশাহকেও তার রাজত্ব, তার বাদশাহী মৃত্যুর হাত থেকে তাকে বাঁচাইতে পারবে না। কোন সম্পদশালী মানুষকেও তার সম্পদ মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বীর বাহাদুর পাহলওয়ান যে ছিল, সেও নিজের নিজেকে মৌতের হাত থেকে বাঁচাইতে পারে নাই। বলেন যে কাউকে এই মৌতের হাত থেকে বাঁচাইতে পারে নাই। ইনসান দুনিয়া থেকে চলা যায়গা, তীসরি জগা সে নিকল কর চৌথি জগা পৌঁছ যায়গা, চৌথি জগা আলমে বরজখ। বলেন যে তৃতীয় জায়গাটা অর্থাৎ আসমান জমিনের পেট দুনিয়া, এখান থেকে যখন মানুষ চলে যাবে তখন চতুর্থ জায়গায় ওই আলমে বরজখে সে পৌঁছে যাবে। আলমে বরজখ মে যাব ইনসান যাতা হ্যাঁ, দু তরহ কে হালাত উসকো পেশ আতে হ্যায়। বলেন যে আলমে বাজাকে মানুষ যখন যাবে তখন দুই রকমের অবস্থা তার সম্মুখ, দুই রকম অবস্থা তার সামনে আসবে। একটু আলমে বাজার মে আল্লাহ তাআলা নে কবর বানাই হ্যায়, কবর মে ইনসান দাখিল কিয়া জাতা হ্যায়। বলেন যে আলমে বাজাকে যে আল্লাহ তাআলা কবর বানাইছেন, এই কবরের মধ্যেই মানুষকে প্রবেশ করানো হয়। ইয়া তো জান্নাত কে বাহু মে যে এক বাহু হ্যায় কবর, বলেন যে সে কবরের অবস্থা হল এই যে হয়তো সে কবর জান্নাতের বাগ সমূহের মধ্যে একটা বাগান হবে, আর না তো দোজখের গর্ত সমূহের মধ্যে একটা গর্ত হবে। যে নাকি আমলের দ্বারা নিজের রূহকে ভালো বানাবে, যে তার তখন তার মৃত্যুর সময় তার ইস্তেকবালের জন্য ফেরেশতারা আসবে। রুটা যেরকম হবে ফেরেশতা ওই রকমই হবে। খুবসুরত রূহ বনকে বাহার আয়েগি জিসম সে, তো আল্লাহ তাআলা উসকে ইস্তেকবাল লিয়ে খুবসুরত ফেরেশতে ভেজেঙ্গে। বলেন যে যদি রুহটাকে সুন্দর সৌন্দর্য বানানো যায়, খুবসুরত বানানো যায়, তার ইস্তেকবাল আর ওই শরীরের ভিতর থেকে সে সুন্দর হয়ে বের হয়, তখন তার ইস্তেকবালের জন্য আল্লাহ তাআলা খুবসুরত ফেরেশতা পাঠাবেন। উন ফেরেশতাকে দেখকে রূহ ফড়ফড়ায়েগি জলদি সে বাহার নিকলো, এই খুবসুরত ফেরেশতাকে হাতো মে চলে যাও। বলেন যে ওই খুবসুরত ফেরেশতাদেরকে দেখে রূহ আনন্দিত হয়ে যাবে এবং তাদের হাতে সে নিজেই পৌঁছে যাবে। রূহ বাহার নিকলে গিয়ে চাঁদ সে ভি জাদা নুরানি হোগে আর মুশক সে ভি জাদা খুশনুদার হোগে। বলেন যে রূহ যখন বের হয়ে আসবে, যে রূহটা যে ভালো আমলের দ্বারা রূহটাকে সাজানো হয়েছে, সুন্দর করা হয়েছে, সেই রূহ চাঁদের চেয়ে বেশি উজ্জ্বল হবে এবং দামি আতরের চেয়ে বেশি খুশবুদার হবে। বলেন যে রূহটাকে যদি নিজের ভিতরে থাকা অবস্থায় এটাকে বিনষ্ট করে ফেলে, তাহলে কালা ময়লা কার কাপড়ের চেয়েও বেশি বেশি দৃষ্টি বেশি খারাপ হয়ে বৎসরত হয়ে সে মানুষের শরীর থেকে বের হবে। অনেক মানুষের রূহ এমন দুর্গন্ধময় হয় যে ফেরেশতা ওই রূহটাকে নিয়ে আসমান পর্যন্ত যাওয়ার জন্য তৈরি থাকে না, এত দুর্গন্ধ। খারাপ রূহ কে নিকালনে কে লিয়ে খারাপ শকল কে ফরিশতে আতে হ্যায়। খারাপ রূহ কে অন্তর শরীর থেকে বের করার জন্য অত্যন্ত বদসুরত খারাপ ফেরেশতারা আসবে। ইতনে ডরাওনে হোতে হ্যায় কে ফরিশতো কো দেখ কর রূহ বাহার নিকলনে কে লিয়ে তৈয়ার নাহি হোগি। তাদের চেহারা এত ভয়ঙ্কর হয় যে রূহ তাদেরকে দেখে ওই শরীর থেকে বের হওয়ার জন্য প্রস্তুত থাকে না, বের হতে চায় না। ফেরেশতারা তখন জোর করে তাকে টেনে ওই শরীর থেকে বের করে। ایسی مثال ہے بیری کی درخت پر اگر چادر ڈالی جائے اور کانٹے چادر میں پھنس جائے تو اس کو کھینچا جائے تو وہ تار تار ہو جائے گی, ٹکڑے ٹکڑے ہو جائے گی. ایسے اس کی روح کو جب کھینچتے ہیں وہ نکلنا نہیں چاہتی تو ٹکڑے ہو کر باہر نکلتی. বলেন যে তার দৃষ্টান্ত এরকম, যেরকম কাঁটাওয়ালা বড়ই গাছের উপরে কেউ যদি একটা চাদর ফিকে দেয়, বিছাই দেয়, তারপরে চাদরটা যদি বের করানোর জন্য নামানোর জন্য টান দেয়, তখন চাদরের পুঁতির অন্ধে অন্ধে বড়ির কাঁটা যখন ভিজে পড়ে তখন চাদর টান দিলে যেমন পুঁতিটা সুতা আলাদা আলাদা হয়ে যায়, ঠিক ওই রকম হলো যে রুহগুলান নাকি তাকে ধর্ম বরবাদ করা হয়েছে ওই রুহগুলান বের হইতে চায় না, তখন ওটাকে টেনে ছিঁড়ে ওখান থেকে শরীর থেকে বের করা হয়। টুকড়ে হোকর নিকলে গে, নিকলনে কে বাদ বদবু জাহির হোগি আর কালে রঙ কী হোগি, এসে দেখে কোনো ফেরেশতা আসমান পে লে যাওয়ার জন্য তৈয়ার নেই হোগা। যখন টেনে ইসে বের করা হবে তখন ওই রুহটা টুকরো টুকরো হয়ে যাবে এবং সে অত্যন্ত কালো এবং অত্যন্ত দুর্গন্ধ। এই দুর্গন্ধ থাকার কারণে ফেরেশতারা তাকে আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকে না, নিতে চায় না। এক দূসরে পে রূহ কো ফেঁকতে হুয়ে আসমান কি তরফ লে জায়েঙ্গে। বলে যে তারা ওটাকে ওগুলো বুকে জড়াই দেবে, আসমানের দিকে যায় না, বরং একজন আর একজনের কাছে নিক্ষেপ করে, বলের মতো একজন আর একজন নিক্ষেপ করে, এইভাবে করতে করতেই আসমানের দিকে নিয়ে যায়। দরওয়াজা আসমান কে খটখটায়েঙ্গে, আসমান কে ফেরেশতে পুছেঙ্গে কন আয়া, ও কহেগা ফলা ইবনে ফলা কে রূহ আয়ি হ্যায়, তো ফেরেশতে কহেঙ্গে ইস রূহ কা কোই আমল হমারে দরওয়াজে সে গুজর কে নহীঁ জাতা থা, আজ ইসকে লিয়ে আসমান কা কোই দরওয়াজা নহীঁ খোলেগা। বলেন যে ওই নিক্ষেপ করতে করতে একজন আরেকজনের হাতে থেকে, একজন নিক্ষেপ করে আরেকজনের হাতে যায়, এইভাবে যাইতে যাইতে যখন আসমান পর্যন্ত পৌঁছে, আসমানে পৌঁছার পরে যখন আসমানের দরজাকে খটখটায় তারা নক করে আওয়াজ দেয়, তখন ওই দরজায় দায়িত্বে যে ফেরেশতা আছে সে জিজ্ঞেস করে যে এটা কে, তখন বলে যে অমুকের ছেলে অমুক, বলে যে তার কোনো আমল এই দরজা দিয়ে আজ পর্যন্ত ওঠে নাই, সুতরাং তার উপরে যাওয়ার কোনো দরজা এখানে নাই। জমিনে মারতে হ্যাঁ পুরানো কাপড়ে কোনো জমিনে ফেঁকা যায়, তখন ফেরেশতারা আর গুসা হয়ে তাকে এমন ভাবে জমিনের মধ্যে নিক্ষেপ করে যেমনি ভাবে পুরানো ময়লা কাপড় মানুষের নিক্ষেপ করে দূরে ফেলে। রোগ ও দোবারা জমিনে দাখিল কিয়া যাতা হ্যায় আর ফেরেশতে মুনকার নাকিয়ে আতে হ্যায়। এরপরে রোগকে দ্বিতীয়বার যখন নাকি শরীরের মধ্যে প্রবেশ করানো হয় তখন মনকের নকির ফেরেশতা আসে, ফির নিকলে গে ফেরেশতে লেকর আসমান পে চলে যায়েঙ্গে, দরওয়াজে খুলওয়ায়েঙ্গে ও খোলতে চলে যায়েঙ্গে, আখির মে বাদ রুহো কো আল্লাহ কে আরশ কে সামনে সজদা করনে কা মৌকা দিয়া জাতা হ্যায়। আর অপরপক্ষে যে রূহগুলা সুন্দর, যে শরীরের মধ্যে ছিল সে সুন্দর আমল করছে, তার রূহকে যখন নাকি আসমানে নিয়ে যাওয়া হয় তখন সাথে সাথে তার আসমানের দরজা তার জন্য খুলে দেয়, একের পর এক আসমানের ঊর্ধ্বে সকল আসমানের দরজাগুলি খোলা হইতে থাকে আর এই রূহ উপরে যেতে থাকে। এমনকি অনেক রূহ এমন আছে যে তারা আল্লাহর আসতে ওইসব যে রূহগুলার সোজা আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহর আশের সামনে আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে আল্লাহর সামনে তারা সিজদা করে যায়। চৌথী জায়গা মেদানে হাসার, একটা হলো রুহু জগৎ আর একটা হলো মায়ের পেট, তৃতীয় জায়গা মে হ্যাঁ। এখন আমরা তৃতীয় জায়গায় অবস্থান করতেছি, দুই জায়গায় আমি আগে বাকি, সামনে আর দুটো জায়গা বাকি আছে, কবর আর হাশর কা ময়দান, দুটো জায়গা হলো কবর এবং হাশরের ময়দান, এই দুটো বাকি আছে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাম কো হুকুম দেঙ্গে উসূর পে ফুঁক মারেঙ্গে, উনকে ফুঁক মারনে সে আওয়াজ পয়দা হোগি, আওয়াজ ইতনি সখ্ত হো জায়েগি কি ইনসানো কে কলেজে ফাট জায়েঙ্গে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম কে হুকুম দিলেন শিঙ্গা ফুঁক দেওয়ার জন্য, তো সিংহে ফুক যখন দিবেন তখন এমন অবস্থা হবে যে আওয়াজ এত কঠিন আওয়াজ হবে যে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এইভাবে 40 বছর পর্যন্ত এমন পার হবে যে এখানে কোন দুনিয়াতে কোন প্রাণী থাকবে না। ইজরায়েল আলাইহিসসালাম ভি মার জায়েঙ্গে, আজরায়েল আলাইহিসসালামও ইন্তেকাল করবেন, তারও মৃত্যু হবে। ইজরায়েল আলাইহিসসালাম আগে আজ করেঙ্গে, হে বাড়ি দানা আব মে বাকি রয়ে গিয়া ইয়া আপ বাকি হ্যাঁ, কই মখলুক বাকি নেই, সবকি জান মেনে নিকালনি, আল্লাহ কো ইজরায়েল আলাইহিসসালাম কি জান নিকালনে কে লিয়ে এক অর ইজরায়েল কি জরুরত নেই হ্যায়, আল্লাহ হুকুম দে গে ইজরায়েল মর যাও, হুকুম মিলতে হি মর কে গির যায়। মলের যে একটা পর্যায়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আজরায়েল আলাইহিসসালামকে যে কে কে বাকি আছে, তখন আজরায়েল আলাইহিসসালাম বলবেন যে আল্লাহ একমাত্র আমি মখলুকের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে একমাত্র আমি, আর আপনি খালেক, এই এই দুজনে বাকি আছি আর তৃতীয় কেউ নেই। তখন আল্লাহ তাআলা আজরায়েল আলাইহিসসালামকে মরার সিদ্ধান্ত দিয়ে দিবেন। আজরায়েল আলাইহিসসালামের জানকে বের করার জন্য নতুন কোন আজরায়েল আল্লাহ তাআলা বানাবেন না, বরং আল্লাহ তাআলা শুধুমাত্র হুকুম দিবেন যে হে আজরায়েল তুমি মরে যাও, আর সাথে সাথে আজরায়েল আলাইহিসসালাম মরে যাবে। মৃত্যু দেওয়ার জন্য কোন দ্বিতীয় কোন আজরায়েল, নতুন কোন আজরায়েল আল্লাহ বানাবে সৃষ্টি করবেন না, বরং আজরায়েল ছাড়াই আজরায়েল আলাইহিসসালামের জানকে আল্লাহ তাআলা কবজা করবেন, বলবেন যে আজরায়েল তুমি মরে যাও, সাথে সাথে আজরায়েল আলাইহিসসালাম মরে যাবেন। এরপরে যখন আর কেউ থাকবে না, তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, তো জবাব দেওয়ারও কেউ নেই, আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, একমাত্র ওই আল্লাহ তাআলার যিনি বড় ক্ষমতাধর। আল্লাহ তাআলা হুকুম দেবে ইসরাফিল আলাইহিসসালামকে ফুঁক মারো, আফসোস মে ফুঁক মারেঙ্গে তো আল্লাহ তাআলা তমাম মখলুকাতকে দোবারা কিয়ামত কে দিন জিন্দা করেঙ্গে। এরপরে ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা উঠে হুকুম দিবেন যে ইসরাফিল তুমি ফুঁক দাও, তুমি দ্বিতীয়বার ফুঁক দিবেন, দ্বিতীয়বার যখন সিংহে ফুঁক দিবেন তখন সকল প্রাণী নতুন করে জীবিত হয়ে আবার উঠে আসবে। লোক খবরों से निकलेंगे, कोई पैदल दौड़ता हुआ आ रहा होगा, कोई घोड़े पे सवार होगा, कोई ऊंट पे सवार होगा, बाद ऐसे भी इंसान होंगे कि अपने होठों के बल के चल कर आ रहे हैं। বলেন যে যার যার জায়গায় যে যেখানে মারা গেছিল ওখান থেকে সে উঠে হাসের ময়দানের দিকে রওনা দিবে, কেউ ঘোড়ার উপরে সওয়ার থাকবে, কেউ উটের উপরে সওয়ার থাকবে, অনেক মানুষ এমন হবে যারা তাদের ঠোঁটের উপর দিয়া স্বেচ্ছায় স্বেচ্ছায় তারা আসবে। পাঁচমী জায়গা আর আখরি জায়গা ময়দানে হাসর হ্যাঁ, পঞ্চম জায়গা হলো হাসরের ময়দান, সারে জানোরকে ভি আল্লাহ জিন্দা ফরমায়েঙ্গে, সকল প্রাণীকে আল্লাহ তাআলা ওই দিন জীবিত করবেন, আর জানোরকে জানোরকে বদলা দিলবায়েঙ্গে, এবং ওই সকল জানোয়ারকে জানোয়ারের দ্বারা জানোয়ারের থেকে বদলা দেওয়াইবেন, দুনিয়াতে কেউ কষ্ট দিছে তার বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দেওয়াইবেন। সিং ওয়ালি বকরি নে বেসিং ওয়ালি বকরি কো মারা থা, কিয়ামত কে দিন বেসিং ওয়ালি বকরি কো সিং দিয়ে যায়েঙ্গে, ও আপনা বদলা ও দোষী বকরি সে উতার দেয়। মানে যে দুনিয়াতে কোন সিং ওয়ালা বকরি সিং ছাড়া বকরিকে গোতা দিছিল, তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সিং ছাড়া বকরিটাকে সিং বিশিষ্ট করবেন, আর বলবেন যে তুমি ওরকম গোতা দিয়ে তোমার বদলাটা তুমি নিয়ে নাও। ইনসানোকে জিসম মে সে পসিনা নিকলনে লাগেগা, মানুষের শরীরের থেকে ঘাম বেরিতে থাকবে, অনেক মানুষের শরীর থেকে এমন ঘাম বের হবে যে নিজের ঘামের মধ্যে সে ডুবে যাবে। বলেন যে কেয়ামতের দিনে জমিন হবে তামার মতো, আর আসমান এক বাস উপরে থাকবে সূর্য আসমান। জানোরো কো জানোরো সে বদলা দিলবা দেঙ্গে, আল্লাহ হুকুম দেঙ্গে আয় জানোরো উঠো, সারে মর যাও আবু হমেশা মুক্তি পাওয়া সাহায্য মিল যায়। যখন সমস্ত জানোয়ারের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, একটা আর একটা থেকে প্রতিশোধ নেবে, তখন আল্লাহ তাআলা সমস্ত জানোয়ারের ব্যাপারে ফয়সালা করবেন যে মূর্ত তোমরা সকলে মরে যাও। তখন সব সব জানোয়ার গুলা মরে যাবে এবং মাটি হয়ে যাবে। কাশ মা ইনসান না হতা, মা জানোয়ার হতা, আজ মে ভি মিট্টি বনকর হমেশা কে লিয়ে খতম হো জাতা, দোজখ মে জানে সে বচ জা। তো কাফেরা এই দৃশ্য দেখতে থাকবে যে জানোয়ারের বদলা দেওয়ার পরে, প্রতিশোধ নেওয়ার পরে, প্রতিশোধ নেওয়ার পরে যে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তোমরা মাটি হয়ে যাও, মরে যাও এবং মাটি হয়ে যাও। যখন কাফেরা এই দৃশ্য দেখবে তখন তারা নিজেদের উপর আফসোস করবে, হ্যাঁ হ্যাঁ আমরা যদি কাফের না হইতাম, মানুষ না হইতাম, আমরা যদি ওই জানোয়ারের মতো হইতে পারতাম আর জানোয়ারের মতো মাটি হয়ে যেতে পারতাম, তবু আমাদের জন্য অনেক ভালো ছিল। পঞ্চম জায়গা হলো হাসরের ময়দান। জব ইনসান মদানে হাসরে পৌঁছ জায়েঙ্গে তো কই আপনি হাতোঁ কো চবায়েগা, কোন তক চবাতা চলা জায়েগা। যখন মানুষ হাসরের ময়দানে উঠবে ওইখানে এমন ভয়াবহ দৃশ্য যে মানুষ নিজেকে নিজে ভুলে যাবে, কারো হাতের কারো হাত তার মুখের মধ্যে থাকবে আর ওই হাত সে চাবাই চাবাই খাইতে থাকবে। আর নাদামত কে আঁসু বহেগে খুন কে, বলেন যে লজ্জা অপমানের কারণে চোখের পানি শেষ হয়ে তার রক্ত, তাদের চোখ দিয়ে রক্ত বের হইতে থাকবে। খুন যখন নিকলনা বন্ধ হয়ে যায়গা তো পিপ কে আঁসু নিকলনে লাগে, রক্ত যখন শেষ হয়ে যাবে তখন পুষ বের হওয়া শুরু করবে। ছটি আর আখরি জায়গা জান্নাত হ্যায় আর দোজখ হ্যায়। ষষ্ঠ ভাবে শেষ জায়গা হল জান্নাত এবং জাহান্নাম। জান্নাত আল্লাহ নে আপনে দোস্তোঁ কে লিয়ে বানায়ে, জান্নাত হলো আল্লাহ তাআলা তার প্রিয় জনদের জন্য বানাইছেন। আল্লাহ হাম সবকো জান্নাত ওয়ালা বানায়, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত ওয়ালা বানায় দেন। জান্নাত মে জব ইনসান জায়েগা আলফাজ তো দুনিয়া ওয়ালে হোগে লেকিন হাকীকত মুখতালিফ হোগে। বলেন যে জান্নাতে যখন মানুষ যাবে, জান্নাতকে তো পরিচয় করানোর জন্য বিভিন্ন শব্দ বানানো শব্দ আছে, কিন্তু আসলে জান্নাতটা তার চেয়ে ব্যতিক্রম, বাস্তব জান্নাতটা ওর চেয়ে অনেক ব্যতিক্রম। দুনিয়া মে নহর কা নাম বলা যাতা হ্যায় জিসমে পানি বহতা হ্যায়, জান্নাত মে ভি চার নহরে হোঙ্গি। বলেন যে সমস্ত জায়গা দিয়ে পানি প্রবাহিত হয় ওগুলোকে নদী বলে, জান্নাতে চার রকমের নদী হবে। দুনিয়া মে নদী কাজ তাসাউর ইউ হ্যা পানি যা রা দরমিয়ান মে ইধর উঁচি মুঢ়ের হ্যাঁ উঁচি মুঢ়ের হ্যাঁ মুঢ়ের কো অগর হটা দিয়া যায় তো পানি নহর মে নহীন চলেগা ফেল যায়। বলেন যে দুনিয়াতে নদীর অবস্থা হলো এরকম যে নদীতে পানি যখন বেশি হয়ে যায় তখন ঢেউ উঠে, বড় বড় ঢেউ, আর ঢেউ যদি কখনো বন্ধ হয়ে যায় তা পানি ওই নদীর মধ্যে জায়গা হবে না, ঢেউ বন্ধ হয়ে গেলে পানি উচ্চায় দুই পাশ দিয়ে পড়বে। জান্নাত মে চার নহরে হোগে লেকিন উনকে মুঢ়ের নেই হোগে, জান্নাতে যে চারটা নদী হবে ওইখানে কোনো ঢেউ হবে না। পানি কি নহর, পানি কি নহর, পানি নহর মে চল রহা হ্যাঁ কোই মুঢ়ের নেই হ্যায়, বগৈর মুঢ়ের কে খড়া হ্যায় পানি। একটা হলো পানির নদী, একেবারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি, কিন্তু সেখানে কোনো ঢেউ নাই প্রবাহিত। দুনিয়া মে নহর আপনি জায়গা ছোড়কে দূসরি জায়গা নেই যা সকতি, দুনিয়াতে নদী যেখানে আছে ওইখানেই থাকে, ওই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। ये नदी जहाँ ये इस्तेमाल हो रहा है यहाँ हजारों साल का पानी इसी जगह बह रहा है, इस जगह को छोड़कर दूसरी जगह नहीं जा सकता। भले जाए एक नदी पड़े जाएगा এই হাজার হাজার বছর যাবৎ এখানে নদীটা আছে, এখান থেকে সরে অন্য কোথাও সে যেতে পারে না। জন্নত মে যে চার মেয়ের হোগে জন্নতি জিস মেয়ের কোন জায়গা উদর চলো মেয়ের সাথ মেয়ের উসকে সাথ চলনে লগ যায়। জান্নাতে কি চার রকমের নদী হবে? জান্নাতি হুকুম দিবে চলো আমার সাথে অমুক জায়গায় চলো, তো নদী তার সাথে জান্নাতির সাথে ওইদিকে রওনা দিবে। পানি কি নেহার জান্নাতিকে সাথ যা রই হ্যাঁ, আগে দুধ কি নেহার আ গই। বলেন যে জান্নাতি যাইতেছে পানির নদীকে হুকুম দিছে, তো পানির নদী জান্নাতির সাথে সাথে যাইতেছে, সামনে যাই দেখবে যে একটা দুধের নদী। আব দুধ পানি কো গ্রাস করেগা, পানি দুধ কো গ্রাস করেগা, এক দুসরে পে দাখিল নেই হোগে। পানির নদীর মধ্যে দুধের নদী প্রবেশ করবে, দুধের নদীর মধ্যে পানির নদী প্রবেশ করবে, একটা আর একটার সাথে মিলে যাবে। আর জন্নত মে মহল্লাত হোগে সোনে আর চাঁদি কি ইটো সে বনে হোগে। জান্নাতে যে ঘর থাকবে সেই ঘর গুলান স্বর্ণ এবং রূপার ইট দিয়ে বানানো। দুনিয়া মে আগে বাদশাহ কা মহল ভি তৈয়ার হো উসমে বাবরচি খানা জরুর বানানা পড়তা হ্যায়, জন্নত মে কিসি মহল মে বাবরচি খানা নাহি হোগা। দুনিয়া মে কিসি কে বাদশাহ কা মহল ভি তৈয়ার কিয়া যায় উসমে বাবরচি খানা বানানা পড়তা হ্যায়। জি, বলেন যে দুনিয়াতে একটা বাদশাহর জন্য যদি একটা বাড়ি বানায় তো সেখানে অবশ্যই বাবরচি খানা বানাইতে হয়। কোন মকান বগর বাবরচি খানে কে নেই চল সকতা। বলে যে কোন বাড়ি বাবরচি খানা ব্যতীত কে চলে না। লেকিন জান্নাত মে জিতনে মহল হোগে কিসি মহল মে কোই বাবরচি খানা নেই হোগে। কিন্তু জান্নাতে যে আল্লাহ তাআলা যে মহল বানাবেন, বাড়ি বানাবেন, ভবন বানাবেন, ওইখানে কোনো বাবরচি খানা নাই। কিউকি ওয়াহাঁ পকানে কি জরুরত নেই হোগে। কেননা সেখানে রান্না করার কোনো প্রয়োজন হবে না। দিল মে জিস খানে কা খেয়াল আয়েগা পকা পকায়া সামনে আ জায়েগা। কারণ জান্নাতের মনে যে কোনো খাবারের কথা কল্পনা আসবে সাথে সাথে ওই খাবার সামনে এসে হাজির হয়ে যাবে। জান্নাত মে জিতনি নহরে হ্যায় উন নহরো কা জাকা আলাগ আলাগ হ্যায়। বলেন যে জান্নাতে যত নদী আছে ওই ওই নদীতে যা কিছু প্রবাহিত তার প্রত্যেকটা স্বাদই হলো আলাদা আলাদা ভিন্ন। হর খানে কে হর লুকমে কা মজা আলাদা হোগা। খাবারের সময় প্রত্যেকটা লুকমার স্বাদ আলাদা। জন্নত মে জিতনে মহল্লাত হোগে আর জিতনে মকান হোগে উনমে ল্যাট্রিন নেই হোগি। জান্নাতে যত বাড়ি যত মহল আর যত মহল থাকবে তার কোনোটার মধ্যে কোনো টয়লেট নাই। দুনিয়া মে তো বাদশাহ কা মহল ভি বাইতুল খালা সে খালি নেই হোতা। দুনিয়াতে বাদশাহর বাড়ি ও বাইতুল খালা থেকে মুক্ত না, ওইখানে বাইতুল খালা থাকে, টয়লেট থাকে। ওয়া দশ সাল খাতা রহেগা, খানে কে বাদ ধকা রহেগা, খায়া পিয়া সারা হজম হো জায়েগা। ওইখানে কেউ যদি কোনো জান্নাতি যদি লাগাতার 10 বছর খাইতে থাকে, খাওয়ার পরে একটা ঢেকুর আসবে, ঢেকুরের সাথে সাথে সব খানা হজম হয়ে যাবে। পেশাব পাহানে সে আল্লাহ তাআলা ইনসানো কো পাক সাফ কর দেবে। বলেন যে পেশাব পেশাবের কোনো তাকাজা হবে না, তাদেরকে আল্লাহ তাআলা এই পেশাব লাগার অশান্তি থেকে বাঁচাবেন। জন্নত মে লাখো সাল ভি খাতা রহে তো না খানা খতম, না খানে কা মজা খতম, না পেট মে খানে কা খোয়াইশ খতম। বলে যে জান্নাতের খাবারের অবস্থা হলো এরকম যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত যদি একজন জান্নাতি বসে খানা খাইতে থাকে তার খানা তার সামনে থেকে শেষ হবে না, এবং তার পেট ফুলে উঠবে না, এবং খানার মজাও কোনো পরিবর্তন হবে না, এবং তার খানার কারণে তার কোনো ওই খাবারের আগ্রহ যেটা এটাও তার শেষ হবে না। হর ঘর মে গোসল খানা বর্তন ধোনে কি জায়গা কপড়ে ধোনে কি জায়গা বানাই জাতি হ্যায়, জন্নত মে কিসি মহল মে না ধোনে কপড়ে ধোনে কি জায়গা হোগে, না নহানে কি জায়গা হোগে, ক্যুঁকি জন্নতিয়ো কে কপড়ে মহঙ্গে নেই হোগে, খারাপ নেই হোগে, আর জন্নতিয়ো কে কপড়ে মে কোই জুং বগেরা পেদা নেই হোগে, পাক সাফ সুথরে কপড়ে, এক লাল সাড়ি পহনা রহেগা, রবি গোসলগুলো খারাপ এনে হয়। বলেন যে দুনিয়াতে যত বাড়িঘর মানুষে বানায় সকল বাড়িঘরের মধ্যেই গোসলখানা থাকে, কাপড় ধোয়ার ব্যবস্থা থাকে। জান্নাতে যত মহল আছে কোনো মহলের মধ্যে গোসলখানাও নাই আর কোনো মহলের মধ্যে কাপড় দুপুর চুপুর ধোয়ার কোনো ব্যবস্থা নাই। কারণ হলো জান্নাতের কাপড় কোনোদিন ময়লা হবে না, জান্নাতের কাপড় কোনোদিন পুরানো হবে না। একটা কাপড় যদি 100,000 বছর পর্যন্ত পরে থাকে, পরিধান করে, ততক্ষণ তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, বোঝা যাবে না যে 1 বছর যাবে 100,000 বছর এটাকে ব্যবহার করা হয়েছে। জান্নাতের কাপড়ের কোনো ওপর বা পোকা জাতীয় কোনো কিছুর সৃষ্টি হবে না, কারণ ওইখানে সব কিছু পাক সাফ পবিত্র। এই সমস্ত রোগ জীবাণুর থেকে ওই পরিবেশটা একেবারেই মুক্ত। জুমে কে দিন আল্লাহ তাআলা দাওয়াত করেন, আপনি দরবার মে জান্নাতিয়ো বুলায়েন। বলেন যে শুক্রবারে আল্লাহ তাআলা জান্নাতিদেরকে নিজে দাওয়াত দিবেন। জব হম উস দাওয়াত মে জায়েঙ্গে তো সারে নবিয়ো কি জিয়ারত হোগি। যখন আমরা অর্থ জান্নাতের ওই দাওয়াতে যাবে তখন সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হবে, তমাম সাহাবা কিরাম কি জিয়ারত হোগি, সকল সাহাবীদের সাথে সাক্ষাৎ হবে। এক সাহাবি কি জিয়ারত হো যায় তো আদমি তাবেঈ বন জাতা হ্যায়। বলেন যে একজন সাহাবি যদি জিয়ারত হয় তাহলে সে তো কামেল ওলি হয়ে যায়। এক নবী কি জিয়ারত হো যায় তো ইনসান সাহাবি বন জাতা হ্যায়। কোন নবীর সাথে যদি সাক্ষাৎ হয় সে তো নবীর সাহাবি হয়ে যায়। এক লাখ 24,000 নবী কি জিয়ারত হোগি, 1,24,000 সাহাবা কি জিয়ারত হোগি। আর জান্নাতে 1,24,000 নবীদের সাথে জিয়ারত হবে, সাক্ষাৎ হবে, 1,24,000 সাহাবির সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা খানা খিলায়েগে জান্নাতিয়োকো জুমে কে দিন। আল্লাহ তাআলা জান্নাতিদেরকে জুমার দিনে স্পেশাল খানা খাওয়াবেন। উস খানে মে আল্লাহ নে ইতনা জ্যাদা মজা রাখা হোগা কি জান্নাত কে খানো কে মজে সে ভি ও মজা জ্যাদা হো। বলেন যে আল্লাহ তাআলার যে বিশেষ খাবার ওই খাবারের মধ্যে এমন মজা যে অতীতে জান্নাতে যত খাবার খাইছে তার চেয়ে বেশি মজা আল্লাহ তাআলার ওই দাওয়াতের খানার মধ্যে। উসকে বাদ আল্লাহ তাআলা ফরমায়ে হো চলো মে তুমে কোরআন পড় কে সুনাতা হু, আল্লাহ কোরআন পড় কে জান্নাতিয়ো কো সুনায়েঙ্গে। খানা খাওয়ার শেষে আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে চলো আমি নিজেই তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। এরপরে আল্লাহ তাআলা নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবেন বান্দাদেরকে। ও শুনলে মে ও মজা আয়েগা জো জান্নাত কে আল্লাহ কে দাওয়াত কে খানে কে মজে সে ভি জ্যাদা হো। মানে যে আল্লাহ তাআলার এই তেলাওয়াত শোনার মধ্যে এমন সায় এমন আনন্দ পাবে এমন মজা পাবে যে অতীতের সকল আনন্দ আর মজার চেয়ে এটা ব্যতিক্রম হয়ে যাবে। কোরআন কা হর হর নূর কা বাদল বন কর নিকলেগা, জন্নতিয়ো কে বরসতা যায়েগা, উনকে হুসন কে মাল মে ইজাফা হোতা যায়েগা, ফির জাকার জন্নতো মে জো হুরে আর ইরমান হ্যায় উন পর ভি ও নূর কা বাদল বরসেগা, উনকে হুসন কে মাল মে ভি ইজাফা হোতা যায়েগা। বলেন যে আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করবেন তেলাওয়াতের সব প্রত্যেকটা অক্ষরের সাথে সাথে আলাদা আলাদা নূর বের হইতে থাকবে এবং সেই নূর ছড়াইতে থাকবে। আর সামনে দ্বারা তাদের তাদের শরীরের মধ্যে তাদের চেহারার মধ্যে নূর এসে লাগবে আর মানুষের চেহারা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হইতে থাকবে, জান্নাতের পরিবেশ আরো সুন্দর থেকে সুন্দরতম হইতে থাকবে। এবং ওই নূর এখান থেকে বের হয়ে ঘরে যে হুর এবং খাদেম যারা আছে, ছোট ছোট বাচ্চারা ওই কিশোর বাচ্চারা আছে, তাদেরকে যে ওই নূর স্পর্শ করবে তাদের চেহারা সৌন্দর্য এবং সুন্দর এবং সৌন্দর্য বর্ধিত হইতে থাকবে। আল্লাহ সে কোরআন শুনে কা মজা খানে কি দাওয়াত কে মজে সে জ্যাদা হো। বলেন যে আল্লাহ তাআলার জবানের থেকে কোরআন শোনার যে মজা স্বাদ এটা আল্লাহ তাআলার দাওয়াতের খানার চেয়ে অনেক বেশি মজা আনন্দদায়ক। আখির মে আল্লাহ এলান ফরমায়েঙ্গে লাকাদ রাদিয়তু আনকুম ফারজিউ ইলা জান্নাতিকুম। শেষে আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে আমি তোমাদের সকলের উপর রাজি হয়ে গেছি, তোমরা তোমাদের জান্নাতে তোমাদের জায়গাতে ফিরে যাও। আল্লাহ কে সালামে রাজা মন্দি কে শুনে মে রো মজা আয়েগা জো কোরআন শুনে কে মজে সে ভি জ্যাদা হো। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দেবেন এই ঘোষণার পরে শোনার পরে মানুষের ভিতরে এমন আনন্দের অবস্থার সৃষ্টি হবে যে আল্লাহ তাআলা জমানের থেকে কোরআন শোনার পরে যে আনন্দ পাইছিল, উপলব্ধি করছিল, এটা তার চেয়ে অনেক বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা নেমতে দেয়, নেমতে দেয়ার বাদ ফরমায়েঙ্গে বলে নেই রাম আজিজ, আমি আমার পাস তোমায় দেয়ার কে আর বহুত নেমতে হ্যায়। বলে যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে নিয়ামত দিয়ে একেবারে ঢেকে রাখবেন, যেদিকে তাকাবে সেদিকে নিয়ামত। তারপরে আল্লাহ তাআলা বলবেন যে ওয়ালা দাইনা মাজিদ, এর চেয়ে অনেক বেশি আমার কাছে মজুদ আছে তোমাদেরকে দেওয়ার জন্য। সবসে জাদা সখত আযাব ওয়ালি আয়াত ফযুকু ফলান নযীদকুম ইল্লা আযাবা, চকো আমারা আযাব, হম আযাব আপনা বাড়াতেই রহেঙ্গে, বাড়াতেই রহেঙ্গে, বাড়াতেই রহেঙ্গে, ইনসানোঁ কি গিনতি খতম হো জায়েগি, ওই কাফিরোঁ কে লিয়ে আযাব কা বাড়না খতম নহীঁ হোগা। বলেন যে দ্বিতীয় জায়গা যেটা সেটা তো হলো জাহান্নাম, যেখানে আযাবের ব্যবস্থা। ওই আযাব সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন যে ফালা ফুযুকু ফালান নযীদকুম ইল্লা আযাবা, তোমরা আযাবের আযাব চাখতে থাকো, আযাব ভুগতে থাকো, দিন যত যাইতে থাকবে আযাব বাড়তে থাকবে, এত পরিমাণে বাড়তে থাকবে যে বাড়ার কোনো শেষ নাই। দুনিয়ার সমস্ত মানুষের যদি কেউ গণনা শুরু করে, একদিন হইতে পারে যে বলতে বলতে গণনা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে আযাব আছে, আযাবের পরিমাণ কোনোদিন শেষ হবে না। এক দৌড়ে দৌড়াতে বীজ মে খড়া হো উসকো জমিনে সাপ আর বিচ্ছু কাট রহে হোঙ্গে, वो उसको नजर आएगा कि दौलत का साहिल है, किनारा है, जैसे दरिया का किनारा नजर आता है, किनारे पर तकलीफें कम होती हैं। वो कहेगा है बारी तारा मुझे इजाजत दो, मैं जरा किनारे पे चला जाऊं, कुछ आराम कर लूं। अल्लाह फरमाएंगे चले जाओ। माने जे एक जन दुजुगी, जे दुजुगे कैसे से दुजुगे मास्खाने दाड़ानो, ओखाने ताके सापे काटते से, বিষাক্ত সাপ আর বিষাক্ত বিচ্ছুতে তাকে কাটতেছে, সে অতিষ্ঠ হয়ে গেছে। অনেকক্ষণ পরে সে দোজখের শেষ প্রান্তের দিকে তার দৃষ্টি পড়বে, আর সে দুনিয়াতে চিন্তা করবে যে সাগর, মানুষ যখন নদীতে পড়ে, সাগরে পড়ে, তখন ওই কিনারে গেলে একটু যান পাচার একটা সুযোগ হয়, ওইখানে পানিও কম থাকে, স্রোতও কম থাকে, ঢেউও কম থাকে। এই কল্পনায় সে আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ একটু মেহরবানি করে আমাকে ওই কোনাটার মধ্যে নিয়ে যান, যাতে করে আমি এখান থেকে একটু এই আযাব থেকে একটু পরিত্রাণ পাই, একটু আরাম পাইতে পারি। আল্লাহ বলবেন যে ওকে নিয়ে যাও ওইখানে। আল্লাহ তাআলা বলবেন যে যাও, আল্লাহ তাআলা বলবেন যে ওকে নিয়ে যাও ওইখানে। ওয়া যায়েগা ওয়া বসেগা উসকো ওয়া সাপ ইতনে বড়ে মিলেঙ্গে জিতনা বড়া দুনিয়া মে খজুর কা দরখত হোতা হ্যায়। বলেন যে যখন ওইখানে সে পৌঁছবে, ওইখানে যে পড়বে, ওইখানে পৌঁছার পরে এত বড় বড় সাপে তাকে কামড় শুরু করবে যে দুনিয়াতে যেমন বড় বড় খেজুর গাছ, ওইরকম খেজুর গাছের মতো সাপ তাকে কামড় শুরু করবে। ইতনে বড়ে বিচ্ছু হয়ে জিতনা বড়া দুনিয়া মে খচ্চর হোতা, এত বড় বিচ্ছু এখানে থাকবে যেখানে দুনিয়াতে একটা খচ্চর যত বড় হয় অত বড় বিচ্ছু হবে। কামিয়াব ইনসান হো হ্যায় জিসে আল্লাহ দোজখ সে বাঁচায়ে আর জান্নাত মে দাখিল করে। কামিয়াব মানুষ ওই কামিয়াব ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচান এবং জান্নাতে যাকে আল্লাহ তাআলা প্রবেশ করান, সেই হলো কামিয়াব, সফল কাম। আলামে বারজা মা কা পেট, আলামে আরওয়া ও হাশর কা দিন, জান্নাত ও দোজখ, ই সব হক আর সত। বলেন যে আলামে বারজা মায়ের পেট দুনিয়া, হাশরের ময়দান, জান্নাত জাহান্নাম, রুহ জগৎ, এগুলো সবই সত্য এবং সঠিক। আমি নজর আয় না আয় মানে এই সব চিজে মজুদ হ্যায়। যদি আমরা যদিও দেখতেছি না, আমরা দেখতে পাই অথবা না পাই, কিন্তু সব কিছুই আছে বিদ্যমান। সব জো আদমি ঈমান লায়েগা, আমারে সামনে ইখতিয়ার করেগা, ও জান্নাত মে যায়েগা। যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন যে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করাই দেওয়া হলো, সে হলো কামিয়াব হয়ে গেল। ফমান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ইন তমাম গায়ব কি সুবি বাতো কো বাতানে কে লিয়ে আল্লাহ নে মেহরবানি ফরমাই, নবিয়ো কা সিলসিলা চালায়। গাইবেন, অর্থাৎ আমাদের ওয়াদা খায় সমস্ত জিনিসগুলোর খবর দেওয়ার জন্য, আমাদেরকে বলার জন্য আল্লাহ তাআলা মেহরবানি করছেন যে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতির কাছে নবী পাঠাইছেন। জো নবীও কি বাত মানতে রে, নবীও ওয়ালে আমাল করতে রে, আল্লাহ উনে কামিয়াব ফরমাতে রে। তো যে সকল মানুষ তাদের কাছে আগত নবীর কথা শুনছেন এবং নবীকে মানছেন, যারা শুনতেছিলেন মানতেছিলেন, তারা ওরকম ধারাবাহিক ভাবে কামিয়াব হইতেছিলেন। জো নবীও কি বাত কো নাহি মানা আর নবীও কে বাতা রে আমাল কো ইখতিয়ার নাহি কিয়া, আল্লাহ নে উনে দুনিয়া মে ভি বরবাদ কিয়া اور قیامت کے دن دوزخ میں ڈال کر ہمیشہ کے لیے برباد کر دیں گے۔ جرا نبی دیر کو تھا مانے نہیں، نبی دیر کے شکر کرے نہیں، এবং নবী যা যেই আমলগুলো করার কথা বলছিলেন, দাওয়াত দিছিলেন, ওই আমলগুলো যারা করে নাই তারা দুনিয়াতেও বরবাদ হয়েছে এবং আখেরাতেও তারা বরবাদ হবে, ধ্বংস হবে। সারে আম্বিয়া আলাইহিমুস-সালাম মুশরিকা দাওয়াত লেকার আয়ে বলে যে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস-সালাম উনি এই দাওয়াত নিয়ে আসছেন। সমস্ত রবিগুলি এই দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার দিকে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন, আল্লাহকে রাসূলের কি দাওয়াত দি, এবং আল্লাহ রাসূলের রাসূলের দিকে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন, আল্লাহকে কিতাবের কি দাওয়াত দি, এবং সমস্ত কিতাবের দিকে দাওয়াত দিচ্ছেন, কিয়ামত কে দিন কি দাওয়াত দি, কিয়ামতের দিনের দাওয়াত দিচ্ছেন। রাসূলের পাক আলাইহিস সালাম তক ہر نبی آتا دعوت کا میدان گرم کرتا، جن کو اللہ ہدایت سے نواز دیتے وہ کامیاب کامران ہو جاتے، اللہ کے دین پہ چلنے والے بن جاتے۔ بولیں جو حضور صلی اللہ علیہ وسلم یہ دعوت دیسن، یہ دعوت کے ذرا کو گرہن کرسے ایبن نبیر کو تھا کہ ذرا بشش کرسے، ترا دنیا تے کامیاب ہوئے گیسے۔ دعوت دینا ہر نبی کا شیوا رہا، বলেন যে দাওয়াত দেওয়াই সমস্ত নবীদের বিশেষত্ব ছিল, এটি তাদের একমাত্র কাম ছিল। এটা নবীদের বিশেষ সিফত, বিশেষ গুণাবলী। নবী আতা হিদায়ত কি মেহনত আতি লোগোঁ কো হিদায়ত মিলতি লোগ আল্লাহ কে দীন পে চলতে কামিয়াব কামরান হো জাতে। বলেন যে নবী আসতেন, দাওয়াত দিতেন, মানুষ তাদের দাওয়াতকে গ্রহণ করত, হেদায়ত পাইতো, তো মানুষের তারা কামিয়াব হইতো, সফল কাম হইতো। নবী চলা যাত হদায়ত কি মেহনত চলি যাতে দিলো মে হদায়ত কাজ নূর নিকল যাত লোক আল্লাহ কে দিন পে আমল করা ছোড় দেতে নাকাম বরবাদ হো যাতে। বলে যে যখন নবী দুনিয়া থেকে চলে যেতেন তখন হেদায়তের মেহনত বন্ধ হয়ে যেত, হেদায়তের মেহনত বন্ধ হয়ে গেলে হেদায়তের দরজা বন্ধ হয়ে যেত, মানুষের ভিতর বাহির সব বিগড়াইত এবং মানুষ ধ্বংসের দিকে যেতে থাকতো। আল্লাহ 1,24,000 নবী দুনিয়া মে ভেজে, আল্লাহ তাআলা 1,24,000 নবী এই দুনিয়াতে পাঠাইছেন। নবীকে আপনি দাওয়াত দিয়ে ভেজা, এবং নবীদেরকে আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতকে দিয়েই পাঠাইছেন। নবীকে ইয়ে ফরমায়া, আগর তুম মেরি দাওয়াত দোগে মে তোমারি এসে মদদ করুঙ্গা জেসে পহলে নবীকে মদদ করতা রাহা। বলেন যে সকল নবীকেই আল্লাহ তাআলা এই কথা বলছেন যে আপনি যদি এই দাওয়াতের কামকে করেন তাহলে আপনি আপনাকে আমি এমনভাবে সাহায্য করব যেভাবে আপনার পূর্বের নবীদেরকে আমি সাহায্য করছি। নবী চলা যাত দূসরা নবী ভেজ দিত, বলেন যে নবী দুনিয়া থেকে চলে যেতেন ওই জায়গাতে আল্লাহ তাআলা দ্বিতীয় নবী পাঠাইতেন। নবীকে আনে পর মেহনত দোবারা শুরু হয়ে যাতে, হিদায়ত মিলনে লগ যাতে, লোক আল্লাহ কে দিন পে আমল করতে কামিয়াব কামরান হয়ে যাতে। আবার দ্বিতীয় জন যখন আসতেন মেহনত শুরু করতেন, মেহনত শুরু করলে হেদায়তের হেদায়ত উজুদে আসত, হেদায়ত আসলে মানুষ আল্লাহর দিকে রুজু হইতেন, নবীর কথা মতো যিনি যখনই আগের নবী শেষ হয়ে গেছে তখন সাথে সাথে আল্লাহ তাআলা আরেকজন নবীকে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। اللہ نے فیصلہ کر دیا جتنے نبیوں کو ہمیں نبوت دینی تھی وہ دے دی، اب آئندہ کسی نئے نبی کو نبوت نہیں ملے گی۔ اللہ تعالیٰ جانائی دلیں جادر جادر کے نبوتی دیوار دیوار سلو تادر کے ہمیں نبوتی دیے دیسی ایر پا آر ایر پورے آر کنو مانوش کے ہمیں نبوتی دے بنا۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم پر اللہ نے نبوت کا سلسلہ مکمل فرما دیا، হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়তি ধারাবাহিকতাকে পরিপূর্ণ করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসমান থেকে জমিনে ফিরে তশরিফ লায়েঙ্গে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসমান থেকে জমিনে ফিরে আসবেন। দাজ্জালকে কতল করার জন্য আয়েঙ্গে। দাজ্জালকে কতল করার জন্য আসবেন। আপনি ইনজিল পর আমল করার জন্য নহীঁ আয়েঙ্গে। নিজে যে ওনার উপরে যে কিতাব নাযিল হয়েছিল ইনজিল, ওই ইনজিলের উপরে আমল করার জন্য আসবেন না। কোরআন পর আমল করার জন্য আয়েঙ্গে। কোরআনের উপরে আমল করার জন্য আসবেন। নবী বনকর নহীঁ আয়েঙ্গে, বলকে আমাদের নবী কি উম্মতি বনকর আয়েঙ্গে। নবী হিসেবে আসবেন না, বরং আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন। তো আমাদের নবী কি উম্মতি বনকর আয়েঙ্গে, বাবে লুত পর দাজ্জাল কো কতল করেঙ্গে। মানে যে আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন, তারপর সে দাজ্জালকে কতল করবে। ऐसा हथियार लेकर आएंगे जिसको उठाने की जरूरत नहीं, तेल लगाने की जरूरत नहीं, और कोई बोझ उसका कोई नहीं। जहाँ तक ईसा अलैहि सलाम की नजर जाएगी सांस जाएगा, वहां तक उनके जहाँ तक नजर जाएगी वहां तक सांस उनका जाएगा। बोलें जे एमन हथियार एमन अस्त्र नहीं आसबें जे अस्त्रटाके बहन करार कोनो दरकार हबे ना, উঠাইতে হবে অনেক ভারী, এরকম এর জন্য একটা ব্যবস্থা, এরকম কিছু দরকার নাই। ঈসা আলাইহিস সালাম যেখানে যেতে থাকবেন, ঈসা আলাইহিস সালামের সাথে চলতে থাকবে, ওনার দৃষ্টি যত দূর যাবে ওই পর্যন্ত যেয়ে সে নিক্ষিপ্ত হবে। উনকে সাঁস মে তাসির পয়দা কর দেবে, সাঁস কাফির কো লগেগা উসকো মার দেগা, মুসলমান কো সাঁস লগেগা কোই তকলিফ নাই পৌঁছায়েগা। বলেন যে ওই হাতিয়ারের মধ্যে এমন থাকবে একটা শ্বাস থাকবে, বাতাস বের হবে, ওর মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়ে দিবেন ওই বাতাস যেখানে যে পড়বে সে মারা যাবে। আপনি শরীয়ত পর আমল করতে নেই আয়েঙ্গে, আমাদের নবী কি শরীয়ত পর আমল করতে নেই আয়েঙ্গে। নিজের যে দিনে দাওয়াত দিয়ে গেছেন দিনের আগে ওই দিনের উপরে আমল করার জন্য আসবে না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়ত যে দিন, এই দিনের উপরে আমল, এই দিনের উপরে আমল করার জন্য আসবেন। তোমারে নবী পাক আলাইহিস সালাম পর আল্লাহ নে নবুয়ত কা সিলসিলা খতম ফরমায়া আর নবুয়ত ওয়ালা কাম উম্মত কো আতা ফরমায়া। আমাদের নবীর উপরেই আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলা ধারাবাহিকতাকে শেষ করছেন, এবং এই আমাদের নবীর পরে এই কামকে আল্লাহ তাআলা উম্মতের হাওলা করছেন, উম্মতের দায়িত্ব দিয়েছেন। উম্মতে মুসলিমা কা আল্লাহ নে ইকরাম ফরমায়া। বলেন যে উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা এর দ্বারা সম্মানিত করছেন। তমাম সাহাবা কিরাম নবুয়ত ওয়ালে কাম কো করনে ওয়ালে। বলেন যে সাহাবাদের যে মর্যাদা, এটা সাহাবাদের কাম মর্যাদা যেটা, এটা দাওয়াতের কামের কারণেই ছিল। দাওয়াত কে তাকাজো কো তমাম তাকাজো কো মুকদ্দম রাখতে থে। সাহাবারা দাওয়াতের তাকাজাকে সমস্ত তাকাজার উপরে তারা মুকদ্দম রাখতেন, সর্বাগ্রে রাখতেন। তো হামনে ভি হুজুর ওয়ালে কাম কো আপনা কাম বানানা হ্যায়। আমাদেরকেও হুজুর ওয়ালা কামকে আমাদের নিজের কাম বানাইতে হবে। জিম্মেদার সমঝ কর দাওয়াত দেঙ্গে আল্লাহ আমাদের দাওয়াত রো আসর পেদা ফরমায়েগা জো হজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত আসর পেদা ফরমায়া। যখন নাকি আমরা সারা দুনিয়াকে সামনে রেখে, সারা দুনিয়া আমাদের জিম্মাদারি আমাদের দায়িত্বে, এটাকে সামনে রেখে যখন আমরা দাওয়াতের কাম করতে থাকবো, দাওয়াত দিতে থাকবো, আল্লাহ তাআলা আমাদের এই কামের মেহনতের মধ্যে এমন আসর পয়দা, শক্তি পয়দা করে দিবেন, আর প্রভাব পয়দা করে দিবেন যে আমাদের এই দাওয়াতের আসরটা সারা দুনিয়াতে ছড়ায় পড়বে। তমাম সাহাবাগণ হুজুর পাকের কাম কো আপনা কাম বানায়া। সমস্ত সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামকে নিজেদের কাম বানাইছিলেন। দাওয়াত কে কাম কো ছোড়তে নহীঁ থে, কুফার উনকো মারতে থে, পিটতে থে, তঙ্গ করতে থে, সাহাবাগণ হর তকলিফ হর মার পিট কো বরদাশত করকে কাফিরোঁ কো দাওয়াত দিয়া করতে। বলেন যে কোনো কালেই কোনো কোনো অবস্থাতেই তারা দাওয়াতের কামকে ছাড়তেন না, কাফেরদের হাতে ধরা পড়লে কাফেররা তাদেরকে মারত, পিটাই করত, তাদের বিভিন্ন রকমের কষ্ট দিত। কিন্তু এই অবস্থাতেও সাহাবায়ে কেরাম দাওয়াতের কামকে ছাড়েন নাই, বরং ওই অবস্থাও তারা কাফেরদেরকে দাওয়াত দিতেন। তমাম সাহাবা কেরামকে দিল মে ইনসানোকে হমদর্দি, খেয়াল পাই, নফা রসানি কা জজবা থা। সকল সাহাবাদের অন্তরেই মানুষের জন্য ব্যথা বেদনা এবং তাদের হিত কামনা, তাদের লাভ এবং নোকসান থেকে বাঁচার জজবা ফিকির সাহাবাদের অন্তরে ছিল সকল মানুষের ব্যাপারে। হযরত পাক আলাইহিস সালাম পহলে ছয় মহিনে তক আর ইহরামে যাকে আল্লাহ কি ইবাদত ফরমাতে রহে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুরুতে সামাস পর্যন্ত গারে হেরার মধ্যে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দীদের মধ্যে কাটাইছেন। মিল্লাত ইব্রাহিম কে তরিকে পে ইবাদত ফরমাতে থে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের আনীত ধর্ম যেটা ওই অনুযায়ী আমল করতেন। ছয় মহিনের বাদ উনকে পাশ ইব্রাহিম আলাইহিস সালাম তশরীফ লায়। ছয় মাস পরে জিব্রাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। হুজুর ফরমান আজ কি আয়াত আছে, রব্বুকাল লযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকা যাকারান আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচ আয়াতে পহলি কুরআন কি হুজুর কে দিল পর নাযিল। বলেন যে জিব্রাইল আলাইহিস সালাম এসে ওই সূরা ইকরা বিসমিল প্রথমে পাঁচ আয়াত তেলাওয়াত করলেন। বলে যে পাঁচ আয়াত প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের উপরে রাখা হইল। পহলে আল্লাহ নে আপকে দিল মে তনহা পছন্দি ডালি থি, গারে হিরা মে রহতে থে অকেলে আর ইবাদত মে লগে রহতে থে হর ওয়াক্ত। প্রথমে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন ছিল যে একাকেই থাকাকে পছন্দ করতেন, যার কারণে হেরা পর্বতের গুহায় উনি থাকতেন ছয় মাস পর্যন্ত একাকী থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আনীত ধর্মের উপরে উনি ইবাদত বন্দেগি করতেন। বাজওয়া ইতনা হি নিভাগ হো জাতা থা ইবাদত মে কি খানা খানে কে লিয়ে নিচে মক্কে মে নহীঁ তশরীফ লে জাতে থে, গারে হিরা মে বেঠে রহতে, হযরত খদীজা উনকা খানা পানি উনকে পাস পৌঁছাতে থে। মানে যে অনেক সময় ইবাদতের মধ্যে এমন নিমগ্ন হয়ে যেতেন যে খাওয়া দাওয়াকে ভুলে যেতেন, খোদা পিপাসাকে ভুলে যেতেন এবং ওখান থেকে নেমে বাড়িতে কখনো আসতেন না যে খানা খাওয়ার জন্য। এরকম অবস্থা হইতো তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার পানি নিয়ে ওই গারে হেরার মধ্যে হেরা পর্বতের গুহায় যে খাবার পানি পৌঁছাইতেন। মাওলানা নবুওয়াত উসাল কোরআন ফরমায়া হুজুর কো সারে আলম কি জিম্মেদারি উনকে কন্ধো পে ডালি। এরপরে আল্লাহ তাআলা নবুয়তের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানী করলেন এবং সারা আলমের জিম্মাদারি, সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষের জিম্মাদারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হইল। রাসূলের পাক আলাইহিস সালাম কি দিল মে সারে আলম কি জিম্মেদারি ডালি, আর রাসূলের পাক আলাইহিস সালাম গারে হিরা সে নিচে উতরে আর আপনে পাঁও কে বাদ যাকে উনকো দাওয়াত দেনে মে মশগুল হো গয়ে। তো যখন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি দিলেন এবং সারা দুনিয়ার মানুষের জিম্মাদারি দিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দীর্ঘদিনের অভ্যাস নির্জনতাকে ভঙ্গ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে আসলেন এবং নিচে এসে নিজের কওমকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। বলেন যে দাওয়াত দেওয়ার বুনিয়াদ ছিল যে খায়ের কাহি, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী এবং আমি আপনাদের জন্য লাভজনক খবর নিয়ে আসছি। আগলে ইনসান কো দোজক মে জাতা হুয়া দেখকর আপ পরেশান হো জাতে। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়তি দেওয়া হইল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে মানুষ যেভাবে জীবনযাপন করতেছে এইভাবে জীবনযাপন করলে মানুষের জাহান্নাম ছাড়া অন্য কোনো উপায় নেই। এই দৃশ্যটা হুজুর কল্পনাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্থির করে তুলল। আপনার দিল বেচান হয়ে যাতা, তবিয়ত পরেশান হয়ে যাতে, ইসকো দোজক কি আগ সে কেসে বাঁচাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল পরেশান হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির, হুজুর অন্তকরণ অস্থির হয়ে অস্থিরতার সৃষ্টি হইল যে এই সকল মানুষকে দোজক থেকে বাঁচানোর ব্যবস্থাটা কি। ইনসানোকে দোজক মে জানে কা গম হুজুর কো ঘর মে ইতমিনান সে বেঠনে নহীঁ দেতা। বলেন যে মানুষ যে পন্থা, যে জীবন যাপনের যে পন্থাকে অবলম্বন করে আছে, এই পন্থা তো তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই চিন্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিন্তভাবে ঘরে বসাকে বসতে দিল না, পেশান হয়ে গেলেন ঘরে যাওয়ার পরেও। সকালবেলা বের হইতেন, মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করতেন। প্রথম অবস্থাতে তো মক্কার কাফেরেরা সম্মানসূচক ভাবেই অস্বীকার করত, মানে অস্বীকার করত, কিন্তু কোনো অপমানকর আপত্তিকর কোনো আচরণ তারা করুক করে নাই প্রথম দিকে। হ্যাঁ মোহাম্মদ, আপ সচ্চে নবি, সচ্চে আদমি হ্যাঁ, আপনি বা সচ্চি হোগি, দেখে মে আপনি দাওয়াত নেই কবুল কর সকতা, আপনি বাপ দাদা কি মিল্লত কো নেই ছোড় সকতা। বলে যে শুরু শুরুতে তারা এত কোনো আপত্তি করত, আর এইভাবে বলতো যে হে মোহাম্মদ, আপনি অত্যন্ত ভালো মানুষ, সত্যবাদী মানুষ, আপনার কথাটা হয়তো বা সত্যই হবে, ঠিকই হবে, কিন্তু আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে আপনার কথাকে মেনে নিতে পারতেছি না। কাল কিয়া উসনে ইকরাম সে আপ ঘর ওয়াপস তশরিফ লে আয়ে, ফির আপনে কি তবিয়ত মে সোচ পয়দা হুই, উস মে দাওয়াত কে ইনকার কিয়া, লেকিন জায়েগা তো দোজখ মে দোবারা যাকে দাওয়াত হে। বলে যে তারা সম্মানসূচক ভাবে ওনাকে যখন ওনার প্রতিবাদ করলো, তো হুজুর নবীজির প্রতিবাদ করলো, তো নবীজি ঘরে ফিরে গেলেন, কিন্তু ঘরে ফিরে যাওয়ার পরে আবার পরেশানি শুরু হইলো, যে আমার কথাকে তাতে অস্বীকার তো করলো, মানে ইনকার তো করলো, ফিরাই তো দিল, কিন্তু তারা তো যাবে জাহান্নামে, জাহান্নামে তো যাবে। এই পেরেশানিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরে বসতে দিল না, আবার ঘরের থেকে বেরে বাহিরে তশরিফ নিয়ে আসলেন। বলেন যে আল্লাহ তাআলা এই পেরেশানির একটা অংশ আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করে। আপ ইনকার কর রহে কাফির, আপ রোজানা দুসরে দিন উসকো দাওয়াত দেনে জাতে হ্যায়, তব একই কে পাস আপ বার বার গয়ে, ও তঙ্গ আ গয়া, আর হুজুর কো দাওয়াত কা ইনকার সখ্তি সে করনে লাগা। বলেন যে তারা ইনকার করতে লাগলো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন। বলেন যে এইভাবে করতে করতে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই তাদের মধ্যে দাওয়াতের কাম করতে লাগলেন। আপ দাওয়াত দেনে যা দশমী বার পনেরোই বার, আর ও দাওয়াত শুনকে আপনি নারাজ হয়ে গিয়া, আর উসনে হুজুর কে চেহারে পে থপ্পড় মার দিয়া। বলেন যে হুজুর একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের কাছে দাওয়াত নিয়ে গেলেন, কয়েকবারের আগেও গেছেন, এরপরে একদিন যখন গেলেন তো দাওয়াতের কথা শুনে আবু সুফিয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক থাপ্পড় লাগাইল। কই আপনি দাওয়াত কো শুনকর আপকো দন্ডে সে মার, কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়া দেখে লাঠি দিয়ে আঘাত করত, লাঠি দিয়ে মারত, ওই আপকো পাথর মারত, কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করত, ওই আপকো গালি দিত, কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, ওই আপকো কাজ্জাব ও সাহির কেত, কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী জাদুকর বলত। কোন সে গালি আছে আমার নবী পাক আলাইহিস সালামকে নাই দিই, এমন কোন গালি আছে যেই গালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষরা দেয় নাই, কোন সে অভিযোগ আছে আমার নবী পাক আলাইহিস সালামকে নাই পৌঁছায়ই গই, এমন কোন কষ্ট আছে যে কষ্ট মক্কাবাসীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয় নাই। আপ দাওয়াত দিতে তার দাওয়াত পূরণ হয়ে যাতে কাফের নাউজুবিল্লাহ মিন যালিক আপনি চেয়ে পৃথিবীতে দিতা। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন, আর কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুখের মধ্যে থুতু দিত। ইতনি বড়ি জিল্লত ভি আপনে ইনসানো কো দোজখ সে বাঁচানে কে লিয়ে বরদাশত ফরমা লি, এত বড় অপমানও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বরদাস্ত করছেন। হম উম্মতিয়ো কে ওয়াজহ সে আপনে কিতনি তকলিফে বরদাশত কি হামে উসকা আন্দাজা নাহি হ্যায়। বলেন যে আমাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণে কষ্ট বরদাস্ত করছেন আমাদের এটা খবরও নাই। আম মার খালেতে গালিয়া শুনলেতে লেকিন দাওয়াত কামল নেই ছোড়তে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খাইতেন, গালি শুনতেন, কিন্তু দাওয়াতের কামকে ছাড়তেন না। ক্যোকি আপকো নজর আ রহা থা সারে দোজখ মে যা রহে হ্যায়, মে দাওয়াত দুঙ্গা, ইয়ে ঈমান লায়েগে, হিদায়াত মিলেগি, তবে দোজখ সে বাচেগে। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখতেছিলেন, বুঝতেছিলেন যে যদি অবস্থা করে দোজকে দোজকে চলে যাবে, জাহান্নামে যাবে, আজাবের মধ্যে যাবে। আমি দাওয়াতের কামকে বন্ধ করে দিয়ে তাদেরকে জাহান্নামে যাওয়ার রাস্তাকে প্রশস্ত করবো, এটা তো হইতে পারে না। বরং আমি যদি দাওয়াতের কাম করতে থাকি তাহলে হেদায়তের রাস্তা খুলবে, তাদের জীবনে পরিবর্তন আসবে, তারা জাহান্নাম থেকে বাঁচবে। বলেন যে এক বুড়ি এক যুবক ছেলে ছিল, দিমাগ খারাপ হয়ে গেছে, তার মাথা খারাপ হয়ে গেছে, তন্দুর মে ছলাং লাগানে যা রাহা। বলেন যে আগুনের মধ্যে ঝাঁপায় পড়তে চায়। কিসি নে জাগে উসকি মা কো বাতায়া তোমারা বেটা তন্দুর মে ছলাং লাগানে লাগা। কেউ যে তার মাকে খবর দিল যে তোমার ছেলে তো তন্দুলের মধ্যে জ্বলে মরতে চাইতেছে। এই খবর কো শুনতে মা হার কাম ছোড়ে। বলেন যে এই খবর শোনার সাথে সাথে মা সব কামই বন্ধ করে দেবে, সব ব্যস্ততা বাদ দিয়ে দেবে। আপনি মাকে পাশ যায় না। বলেন যে সে তো দৌড়ে তার মার কাছে, তার বাচ্চার কাছে যাবে, হাত পকড়ে রুখে দিয়ে তাকে জড়ায় ধরে তার হাত ধরে ওখান থেকে ফিরেবে। ও মা কো খায় তন্দুর দিতে রাখ। ওই বাচ্চা ওই যুবক তার মাকে টানে ওই তন্দুরের দিকে, চুলার দিকে দূর করতে লাগাছে। আর মা কি করে ওই বাচ্চাটাকে ওই ছেলেটাকে তন্দুর থেকে দূরে সরানোর চেষ্টা করে। মা তো গুসে মে আগর পাগল বেটা থপ্পড় মার দেতা। বলেন যে ওই পাগল ছেলেটা, মাথা খারাপ ছেলেটা গুসা হয়ে মার মুখের মধ্যে থাপ্পড় দিয়ে দেয়, ডান্ডা মারতা, কখনো মাকে আঘাত করে লাঠি দিয়ে, খান কো কাটতা, মাকে মার শরীরে কামড় দিয়ে চামড়া ছিঁড়ে ফেলে। মা দেখি বেটা মুঝে ডান্ডা মারলো, মেরি খান কাট দো, মেরি হাড্ডি তোড় দো, ইয়ে মে বরদাশত কর সকতি হু, লেকিন তুমারা তন্দুর মে জীবনা বরদাশত নাহি কর সকতি। ওই অবস্থায় মা কি বলে যে দেখো আমার ছেলে, তুমি দেখো যে তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে থাপ্পড় দিতে পারো, লাঠির আঘাত করে লাঠি দিয়ে তোমার হাত টুকরো করে দিতে পারো, আমার গায়ের গোস্ত কামড়ায় তুমি ছিঁড়ে নিতে পারো, কিন্তু আমি তোমাকে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেবো না। এক মা আপনি ঔলাদকে নিয়ে জিতনি শুভিয়ে হয়ে সকতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে হাজারো গুণা জ্যাদা আপনি উম্মত পর শফিক থে। বলেন যে একজন মা তার অন্তরে অন্তরে নিজের একটা সন্তানের জন্য যে পরিমাণে মায়া থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এক একজন উম্মতের জন্য এর চেয়ে হাজার হাজার গুণ বেশি মায়া। ये जो इंसानों की हमदर्दी और खैरखाई का जज्बा है इस पर अल्लाह की गैबी मदद शामिल हाल होती है। বলেন যে যে মানুষের জন্য যে ব্যথা দরদ এবং মানুষের হিত কামনার জজবা যে তারা জাহান্নামের থেকে কি করে বাঁচে, বলে যে এই অনুযায়ী যার ভিতরে যতখানি দয়া থাকবে, মায়া থাকবে, জজবা থাকবে, ওই অনুযায়ী আল্লাহ তাআলার ফজল করম ওই বান্দার দিকে, ওই দাওয়াত করনাওয়ালা মেহনত করনাওয়ালার দিকে মোতাওয়াজ্জে হবে, আসতে থাকবে। দাওয়াত মে তাকত কুরবানি দেনে সে আতি। বলেন যে দাওয়াতের মধ্যে তাকত আসে যেটা তো কুরবানি দেওয়ার দ্বারা আসে, মুখালফত বরদাশত করনে সে আতি, বিরোধিতা সহ্য করার মধ্যে এই সাহায্য আসে, বরকত আসে, আর কানে গালিয়া শুনলে সে আতি। বলেন যে দাওয়াতের মেহনত মধ্যে তাকত আসে, মার খাওয়া দ্বারা গালি বরদাস্ত করার দ্বারা মেহনতের মধ্যে শক্তির সঞ্চয় হয়। নূরবাজি দাওয়াত কা মিজাজ মুজাহিদানা হ্যায়, বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়ার মেজাজ যেটা, এটা হলো মুজাহাদানা, অর্থাৎ মুশাক্কাত কষ্টকে বরদাস্ত করা। এগুলো কুফারে মক্কা জমা হতেন হুজুরের খিদমত মে আয়ে। বলে যে একবার মক্কার সমস্ত কুরাইশরা একত্রিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। ইয়ে কাহা গায়ে মোহাম্মদ আপ আপনি দাওয়াত সে ক্যা হাসিল করনা চাহতে হ্যায়। তারা জিজ্ঞেস করলো যে হে মোহাম্মদ, আপনি আপনার এই দাওয়াতের মেহনতের দ্বারা কি পাইতে চান? अगर आप बादशाह बनना चाहते हैं दावत देकर तो हमें बता दें, हम आपको मक्के का बादशाह बनाने के लिए तैयार। তারা প্রস্তাব দিল যদি আপনি বাদশাহ হতে চান তাহলে আমাদেরকে বলেন, আমরা এই মক্কার বাদশাহ আপনাকে দিয়ে দেব, আপনাকে মক্কার বাদশাহ বানাই দেব। अगर आप कबीला कुरैश का सरदार बनना चाहते हैं আমি বতানে দাওয়াত কা কাম রাখছো, আমি আপকো কবিলা কুরাইশ কা সরদার বানানে কে লিয়ে তৈয়ার। যদি আপনি শুধুমাত্র নিজের গোত্রের সর্দার হইতে চান, প্রধান হইতে চান, তাহলে আমাদেরকে বলেন, দাওয়াতের কাম বন্ধ করে দেন, আমরা আপনাকে কুরাইশ গোত্রের সর্দার বানাই নেই। اگر آپ دعوت کا کام اس لیے کر رہے ہیں کہ سب سے زیادہ مالدار ہو جائیں, ہمیں آپ بتا دیں, دعوت کا کام چھوڑ دیں, ہم پیسے جمع کر کے آپ کو مکے کا سب سے زیادہ مالدار بنا دیں گے. جدی آپ نے سب سے بیشی دھنوان ویکتی ہوتے چان تاہلے آپ نے دعوت کے کام کے چھڑ دین, মক্কা যত ধন সম্পদ আছে সব আমরা একত্রিত করে আপনাকে দিয়ে দেই, আপনি মক্কাবাসীদের মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তি হয়ে যান. अगर आप हुजूर दौलत से शादी करना चाहते हैं तो हमें औरतों के नाम बता दें, उन तमाम औरतों से हम आपकी शादी करा दें. যদি আপনি সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতে চান তাহলে তাদের নাম ঠিকানা বলে দেন, আমরা সকল সুন্দরীদেরকে এখানে একত্রিত করবো এবং আপনার সাথে বিয়ে দিয়ে দেবো, আপনি তাদেরকে বিয়ে করে নেন, দাওয়াতের কাম ছেড়ে দেন. رسول پاک علیہ السلام نے جواب میں فرمایا, میں بہت تو بہارا, مجھے ان کاموں کے لیے نہیں بھیجا گیا. حضور صلی اللہ علیہ وسلم اسپشٹ بولے دلین, میں بہت تو لہذا, ابھی یہ کام جنہ دنیا تے آشینی اللہ تعالیٰ یہ گلر گر کنوٹا جنہ اللہ تعالیٰ ہمیں دنیا تے پاتھن نہیں, ہمیں پریر تو ہوئی نہیں. میں تو اس لیے آیا ہوں تاکہ آپ سب کہو اشہد ان لا الہ الا اللہ اشهد ان محمدا عبده ورسوله. বলেন যে আমি তো শুধুমাত্র এই জন্য আসছি যে আপনারা সকলেই এই কথাটা সাক্ষী দেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, এবং এই সাক্ষী দিতেছি যে আপনি আরো সাক্ষী দিতেছি যে আপনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই দাওয়াত নিয়ে আমি আপনাদের কাছে আসছি. আমরা দাও তবলিগের কাম করে দুনিয়া কামাই করার জন্য অনার্য বড় বড় জান্নাত পাওয়ার জন্য, কি বলেন, দুনিয়া কামাই করার জন্য না বড় বড় জান্নাত বানানোর জন্য? বলেন যে বাদশাহের রাজত্ব, রাজাদের রাজত্বের দরকার আমাদের নাই. আমি তো বাদশাহকে ইয়ে কহেঙ্গে কি আপ তিন চিনে লাগাও, তবলিগ ওয়ালা কাম সিখো, নবি ওয়ালা কাম আপনে দিল মে পেদা করো, نبی والی سنتیں اپنی زندگی میں لاؤ, چار مہینے کے بعد اپنے گھر واپس جاؤ, اپنی بادشاہت اللہ کے حکم نبی کے طریقے پہ چلاؤ, اور جنت میں جا کر اپنے نبی کا دیدار. বলেন যে আমরা তো বাচ্চাদেরকে এই কথা বলবো যে আমরা আপনার বাচ্চাই জন্য লালায়িত না, ওইটার মধ্যে কোনো ভাগ বসাতে চাই না, ওইটা ছিনাই নিতে চাই না, আমরা আপনাকে এই কথাটা বলি যে আপনি আল্লাহ রাস্তাতে চার মাসের জন্য বের হন, চার মাসের জন্য বের হয়ে দাওয়াতের কামকে শিখেন, এবং চার মাসের মধ্যে চার মাসের জন্য বের হয়ে সুন্নত শরীয়ত অনুযায়ী নিজের জীবন যাপন করাকে শিখেন, যে আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার করার আদায় করার একটা অভ্যাস আপনি পয়দা করেন. চার মাস শেষ করে আপনি আপনার বাড়িতে যান, আপনি আপনার রাজত্ব আপনি চালান, এবং আপনার আপনার রাজত্বকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালান. আপনার রাজত্ব দিয়ে আমাদের কোনো দরকার নাই, ওর দিকে আমরা কোনো লালায়িত না. বলেন যে এটা হলো যে তাকে আমরা তবলিগে লাগাই, এটি হলো আমরা চাই. কারখানে বারে যে আমি কেতে করে কারখানে বারে তেরে কারখানে কে আমি কোনো জরুরত নেই, আমি যে বাত কি জরুরত হ্যাঁ কি তুম তবলিগ মে চার মহিনে লাগাও, নবী ওয়ালা কাম, নবী ওয়ালি মেহনত সিখো, নবী ওয়ালে কাম কে উসুল আদাব সিখো, তো আপনি ঘর বাপস আকর আপনি কারখানে কো নবী কে তরিকে আল্লাহ কে হুকুম কে মুতাবিক চালাও, আর ফির আপনি ঢাই ঘন্টে রোজানা লাগাও. বলেন যে আমরা কারখানাওয়ালাদের কাছে যাই, মিলের মালিক যারা তাদের কাছে যাই, যে বলবো যে ভাই তোমার মিলের ব্যাপারে আমার কোনো চাওয়া পাওয়া নাই, ওটার কোনো লোভ লালসা আশা আমার মধ্যে নাই, তবে হ্যাঁ একটা যে আমি তোমার কাছে চাই যে তুমি কি করো, এখান থেকে আল্লাহর রাস্তাতে বের হও, চার মাসের জন্য বের হও, ওখানে যে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা নিজে শিখো, এবং অন্যান্য মানুষদেরকে দাওয়াত দাও, এই অভ্যাস পয়দা করে যখন তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতেই তোমার ভালো লাগে, এছাড়া অন্য সবকিছু তোমার কাছে লাগে বা তোমার অভ্যাস থেকে শেষ অভ্যাস থেকে ছুটে আসে, এরপরে তুমি ঘরে ফিরে আসো, তুমি তোমার ঘরওয়ালাদের মধ্যে দিনদারি আনার জন্য চেষ্টা করো, ঘরওয়ালাদের মধ্যে দিনদারি আনার চেষ্টা করো, এরপরে তুমি তোমার কারখানা তুমি নিজে চালাও, তোমার মিল তুমি নিজে চালাও, আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী তোমার ব্যবসাকে পরিচালিত করো, এবং এটাকে ঠিক রাখার জন্য দৈনিক আড়াই ঘন্টা নিজের মসজিদের মধ্যে থেকে জামাতের সাথে মিলে ঝুলে তুমি আড়াই ঘন্টাও দাওয়াতের কাম করতে থাকো. মালদারও কে মাল মেয়ে আমরা কিছু নেই না, মালদার যারা তাদের মালের থেকে আমরা কিছু নেব না, কারখানা ওয়ালো কে কারখানা আমরা কিছু নেই না, মিলওয়ালাদের মিলের থেকেও আমরা কোনো কিছুর আশা করব না, তবলিগের কাম লেনে কে লিয়ে নেই আর দেনে কে লিয়ে, তবলিগের কাম নেওয়ার জন্য না, তবলিগের কাম তাহলে দেওয়ার জন্য। আগে আমি এক বাদশাহ আকর ইয়ে কহে কে তুম মেরি জগা বাদশাহ বন যাও, তুম বহুত নেক আদমি হো, তবলিগ ওয়ালে হো, বড়ি ইন্তজামি সে বাত হ্যায়, তুম মেরি জগা বাদশাহ বন যাও, হম উসকি বাদশাহত উসমেঁ ভি কবুল নেই করেন। বলেন যে কোনদিন যদি কোনো দেশের বাদশাহ এসে প্রস্তাবও দেয় কোনো তবলিগওয়ালার কাছে যে ভাই তুমি তো তবলিগওয়ালা মানুষ, বড় নেক মানুষ, অনেক জন তোমাকে দেখতেছি, তোমার আচরণ আচার আচরণ চলাফেরা আমাকে প্রভাবিত করছে, সুতরাং আমার এই রাজত্বের কোনো দরকার নাই, তুমি আমার রাজত্বটা নিয়ে নাও, তো তুমি রাজত্বটা ঠিক মতো চালাও, আমি তাকে বলবো যে আমি যদি এই কথাটা বলতে পারি এবং স্পষ্টই বলে দিতে পারি তোমার রাজত্বের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার রাজত্বের লোভে বা ওইখান থেকে কিছু উপকার হওয়ার উপকৃত হওয়ার আশায় আমি তবলিগের কামকে করিনি বা করব না। বাদশাহত মে ইনসান কা তবলিগে নুকসান হো জাতা হ্যায়। বলেন যে রাজত্বের মধ্যে ব্যস্ত থাকলে মানুষের দাওয়াতের কামে নবীওয়ালা কামের মধ্যে নুকসান হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। জব বাদশাহ বন জায়েঙ্গে তো হুকুমত হামারি বাত সুনেগি, অপোজিশন ওয়ালে নাহি সুনেগে। বলেন যে কেউ যদি বাদশাহ হয়ে গেল তো ক্ষমতা তার কাছে থাকবে, কিন্তু বিরোধী দল যারা তারা আমাকে মানবে না। আর জিস মুলকে হাম বাদশাহ বনেঙ্গে উসকে কুছ মুলক দোস্ত হোঙ্গে, কুছ মুলক দুশমন হোঙ্গে। বলেন যে যেই দেশের বাদশাহ আমি হব, দুনিয়ার বিভিন্ন দেশ আছে, কিছু দেশ আছে যারা তাদের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকবে, কিছু দেশ এমন আছে যাদের সাথে দুশ্মনী সম্পর্ক হবে। দোষ মুল্ক আমারি বাত শুনেঙ্গে, দুশ্মন মুল্ক আমারি বাত নেই শুনে। যারা আমার বন্ধু দেশ যারা আছে তারা তো আমার কথা শুনবে, যারা আমার বন্ধু দেশ না তারা আমার কথা শুনবে না। হম বাদশাহ নেই আর পাবলিক কে আদমি হ্যাঁ, হুকুমত ওয়ালে ভি আমারি বাত শুনতে হ্যাঁ, অপোজিশন ওয়ালে ভি আমারি বাত শুনতে হ্যাঁ। যখন নাকি যতদিন পর্যন্ত আমরা নির্ভেজাল থাকবো বা দুনিয়ার কোনো লোভ লালসা থাকবে না, ততদিন পর্যন্ত ওই বাদশার কাছে যাব, সে আমাদের কথা শুনবে, তার অধীনে যারা আছে অধীনস্থ যারা আছে তারাও আমাদের কথা শুনবে, সরকারি কর্মচারীরা শুনবে, সব দেশের জনগণও শুনবে। আমি মুখ নেবে বাদশার মিল যায় আমি সব গ্রহণ নাই করে। বলে যে মাগনাও যদি কেউ দিতে চায় তাতেও যেন আমরা গ্রহণ না করি, তবলিগের নোকসান, কেননা এর মধ্যে তবলিগের ক্ষতি, দাওয়াতের কামের ক্ষতি। ফির রসুল পাক আলাইহিস সালাম নে ফরমায়া, আগর তুম আসমান কে চলে যাও, মা কে সূরজ কো পকড় কে লে আও, মেরে দানে হাত মে সূরজ রখ দো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করলেন যে শোনো, আমি তো এইগুলোর জন্য প্রেরিত নই, আল্লাহ তাআলা এই জন্য আমাকে আমাকে পাঠান নাই, বরং তোমরা যদি এও করতে পারো যে সোজা আসমানে উঠে গেলে চড়ে গেলে আর সেখানে যে সূর্যটা নিয়ে আসলে আর সূর্যটাকে আমার ডান হাতে রেখে দিও, রেখে দাও, আর দুবারা আসমান পে যাও, চাঁদ কো পকড় কে লে আও, মেরে বাঁয়ে হাত মে চাঁদ রখ দো, তো ইতনি বড়ি চিজে ভি রখ দো তো মে দাও দ্বারা কাম নহীঁ ছোড় সকতা। বলেন যে আর ওই আসমানের থেকে চন্দ্রটাকে খুলে নিয়ে এসে যদি আমার বাম হাতে রাখো, এত দামি এত কিমতি জিনিসও যদি আমার দুই হাতে দুটাকে রেখে দাও, তদুপরি আমি দাওয়াতের কামকে ছাড়তে পারবো না, ছাড়বো না। বলে যে এত দামি জিনিস পাওয়ার পরেও আমি দাওয়াতের কাম ছাড়তে পারবো না, ইয়া তো মেরা দিন ইসলাম দুনিয়া মে চলতে রহেগা, ইয়ে মেরি গর্দন মেরে জিসম সে আলাদ হো জায়ে। বলে যে আমি আমার সিদ্ধান্ত রইটা, আমি যে দিন নিয়ে আসছি যে ইসলাম নিয়ে আসছি এটা দুনিয়াতে চালু হবে, আর না তো আমার শরীর থেকে আমার গর্দন আলাদা হয়ে মাথা আলাদা হয়ে যাবে। জান দে সকতা হুঁ দাওয়াতের কাম নহীঁ ছোড় সকতা, জান দিতে পারি কিন্তু দাওয়াতের কাম ছাড়তে পারবো না। তো হাম ভি দাওয়াত কো আপনা আসলি কাম বানায়, আমরাও দাওয়াতের কামকে আমাদের নিজেদের আসল কাম বানাইবো, বানাইবো তো ইনশাআল্লাহ। জান হাম ছোড় জান দে সকতে হ্যায় দাওয়াত কো কাম নহীঁ ছোড় সকতে, জান দিতে পারি কিন্তু দাওয়াতের কাম ছাড়তে পারবো না, হর হাল মে দাওয়াত কা কাম করনা, সর্ব অবস্থায় দাওয়াতের কাম করবো। নফা জানি আর খেয়াল পানি তো দেখবে কি বুনিয়াদ পে করার বলেন যে মানুষকে উপকৃত মানুষকে উপকার করার জন্য আর মানুষকে খায়ের খায় জজবানিয়ে করবো অন্য কোনো জিনিস না অন্য কোনো বুনিয়াদের উপরে না সম্মুখীন হয় ওইটাকে দাওয়াত ওইটাকে বরদাস্ত করা এটা হলো দাওয়াতের কামের প্রথম শিপথ ইসবির আলামা আসাবাত আপনি সবর করেন দাওয়াতের কাম করতে যেয়ে যে কষ্ট তকলিফ আপনার উপরে আসে ওইটাকে আপনি বরদাস্ত করেন এটা হলো এক নম্বরের শিপথ বলেন যে জালেমের থেকে প্রতিশোধ নেয় সে তকবীর তবলিগের কামে আল্লাহ তাআলার কাছে সে কবুল হয় তবলিগের কামের জন্য সে কবুল হইতে পারে না জালেম কে মাফ করা ইয়ে বড়ি বাহাদুরী কা কাম হ্যায় বলেন যে জালেমকে মাফ করে দেওয়া এটি হলো বীরত্বের কাম বাহাদুরীর কাম জালেমকে বদলা নেওয়া এই ছোটি বাহাদুরী কা কাম বলেন যে প্রতিশোধ নেওয়া এটা তো হলো ছোট বীরত্বের কাম খুব সামান্য তৃতীয় জিনিস হলো যারা আপনার সাথে দুর্ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করেন ওয়াসিন আলা মান আসা ইলাইক রাসূল পাকের সালাত ওয়া সালাম সাহাবা কেরাম দিন ভর দাওয়াত দেতে কাফেরোঁ কি তরফ সে তকলিফে বরদাশত করতে মার খাতে গালিয়াঁ সুনতে ধক্কে খাতে আর রাত কো তাহাজ্জুদ উঠকর আল্লাহ কে সামনে নামাজ মে খড়ে হো জাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন দাওয়াতের ময়দানে মেহনত করতে যেয়ে কাফেরদের গালাগালিকে বরদাশত করতেন তারা তাদের নির্যাতনকে বরদাশত করতেন তারা শারীরিক নির্যাতন অপমানমূলক আচরণ সবকিছু কাফেররা করতো এগুলাকে বরদাস্ত করতেন আর যখন রাত্রি নেমে আসতো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতেন নামাজ পড়ে তাহাজ্জুদ কি দোয়া মাংতে আর দিন ভর জিতনে তকলিফে পৌঁছে কাফেরোঁ কি তরফ সে সারি আল্লাহ কে সামনে জিকর করতে বলেন যে নামাজ পড়ে তাহাজ্জুদ করে তাদের জন্য দোয়া করতেন এবং সারাদিন কাফেররা যে সমস্ত কষ্ট দিছে এই সমস্ত কষ্টের কথা আল্লাহ তাআলার সামনে তুলে ধরতেন যে আল্লাহ আমি অমুকের কাছে দাওয়াত দেওয়া অমুকের কাছে গেলাম তাকে আমি দাওয়াত দিলাম আর সে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল দাওয়াত দি গালি দি আর ধাক্কা দিয়ে জমিন পে গিরা দিয়া আমি অমুককে যে দাওয়াত দিলাম সে আমাকে প্রথমে গালি দিল তারপর ধাক্কা দিয়ে আমাকে মাটিতে ফেলে দিল দাওয়াত দি ডান্ডা মারকে পরেশান কর দিয়া বলেন যে আর একজনকে আমি দামামক কাপেরকে দাওয়াত দিলাম সে আপত্তিকর মন্তব্য করে আমাকে পরেশান করলো তিনো জালিম কাফেরকে মেরে মাফ কর দিয়া আয়াল্লাহ আমি এই তিনো জালিম কাফেরদেরকে মাফ করে দিলাম মেরি ইতনি দরখাস্ত হ্যায় কল কো মে ফির জাউঙ্গা ইনকো দাওয়াত দুঙ্গা কল জাকে মে ইনকো দাওয়াত দুঙ্গা কল ইনকো তো হিদায়াত দে দে আজকে আপনার কাছে আমি এই দরখাস্ত আল্লাহ আপনার কাছে এই দরখাস্ত করতেছি তাদের গতকালের আচরণকে তো আমি মাফ করে দিছি আপনার কাছে আমি সাহায্য চাইতেছি যে আগামীকাল ভোরে আবার তাদের কাছে যাব আর আপনি তাদের জন্য হেদায়াতের ফয়সালা করে দিয়েন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর ওয়ালে আখলাক কে বগৈর নামুমকিন হ্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাম কে নিয়ে আসছিলেন এই কাম কে কেউ যদি করতে চায় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা আখলাক ব্যতীত এই কাম করা অসম্ভব আপ জবরাত হুজুর পাক আলাইহিস সালাত ওয়া সালাম আলাইহি আখলাক ইখতিয়ার ফরমায়েন না ইনশাআল্লাহ বলেন যে আমরা সকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কে অবলম্বন করব তো কি বলেন ইনশাআল্লাহ জানেন যে বদলা তো নেই নেবে বলেন যে কেউ যদি আমাদের উপর জুলুম করে তার কাছ থেকে তো প্রতিশোধ নেব না আর যে ওয়াপস যায় আপনি ইরাদে মে যতনে আপনি জুলুম কিয়া উন সবকো জাকে আল্লাহ কে লিয়ে মাফ কর বলেন যে আমরা যখন ইস্তেমার শেষে বা সপ্ত লাগানের শেষে আমরা যখন নিজেদের এলাকা ফিরে যাব তখন আমাদের উপরে যারা জুলুম অত্যাচার করছিল তাদেরকে না বলাতেই মাফ করে দেব দেবতা ইনশাআল্লাহ কি বলেন হিদায়াত কে আল্লাহ সে দোয়া করে বরং তাদের হেদায়তের জন্য মাফও করে দেব, তাদের হেদায়তের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকব। আবু জাহেল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই দুনো ইসলামকে বড় জবরদস্ত মুখালিফ ছিলেন। বলেন যে আবু জাহেল আর হযরত উমর ফারুক, হযরত উমর এই দুইজন ইসলামের ঘোর বিরোধী মানুষ ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আপনি ঘর থেকে নিজের তলোয়ার তেজ করে নঙ্গি তলোয়ার হাতে নিয়ে লেকার হযরত উমর নিজের বাড়ি থেকে বের হইলেন, তলোয়ারকে সাম দিয়া খোলা তলোয়ার নিয়ে উনি বের হলেন। রাস্তায় এক আদমি মেরা গয়া, উমর তলোয়ার নঙ্গি লেকার কহাঁ যা রহে হো? রাস্তায় একজন পথে একজনের সাথে দেখা হইলো, তো সে বলল যে উমর এই খোলা চকচকা তলোয়ারটা নিয়ে তুমি কোথায় যাইতেছো? আমি তাকে কতল করার জন্য যাইতেছি। উমর বলল কেননা সে যখন তার আবির্ভাব যখনই হয়েছে তখন থেকে সে দাওয়াত দিতেছে। আমাদের পার্টি কে আমি টুট টুট করে উনকি জামাত মে শামিল হতে যাই, আমাদের দলের লোকজন আস্তে আস্তে তার দলে যে শামিল হইতে অন্তর্ভুক্ত হইতেছে। আগে আমরা এরকম ছড়ে রাখা তো সারে ইনকি পার্টি মে শামিল হয়ে যায়। যদি এখনো তাকে আমরা এইভাবে বাঁচতে দেই তাহলে আমাদের দলের সমস্ত লোকই আস্তে আস্তে তার দলে হয়ে চলে যাবে। তো রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়া, হযরত উমর নে ফরমায়া কি মে আপনে হুজুর কো কতল করনে যা রহা হুঁ। অর্থাৎ হযরত উমর এই কথা বললো যে আমি নবীকে কতল করার জন্য যাইতেছি, মুহাম্মদকে কতল করার জন্য যাইতেছি। ইনি সবচেয়ে বড় দোজখী বননে কে লিয়ে যা রহে থে। অর্থাৎ এই কথার ফলাফল হইলোই যে সে যে কামাল ধরে ঘোষণা করলো যে আমি সবচেয়ে বড় জাহান্নামী হওয়ার জন্য যাইতেছি। এই জুমেরাত ওয়ালা দিন থা, এটা বৃহস্পতিবার দিনের ঘটনা ছিল। জুমেরাত আর বুধ কে দরমিয়ানে রাত মে আপনি দোয়া মাঙ্গি থি তাহাজ্জুদ কে বাদ, আল্লাহ আইয আল ইসলাম বি হাদিল আমরাইন, আল্লাহ ইসলাম কো কুওয়াত আতা ফরমা, ইয়া তো উমর বিন খাত্তাব কো হিদায়াত দে ইয়া আবু জাহল কো হিদায়াত। এটা তো বৃহস্পতিবার দিনের ঘটনা ছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুধবার রাত্রেই, বুধবার দিবাগত রাত্রেই আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আল্লাহুম্মা আইজিল আইজাল ইসলাম বি আহাদিল আমরাইন, দুই ওমরের এক ওমরকে দিয়ে এক ওমরের মাধ্যমে আপনি ইসলামকে ইসলামের শক্তিকে বাড়ায় দেন। অর্থাৎ ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহাল ইবনে হিশাম এই দুজনের যে কোনো একজনকে হেদায়েত দিয়ে ইসলামের শক্তিকে বাড়ায় দেন। আল্লাহ তাআলা হযরত উমরের হকে এই দোয়াকে কবুল করলেন, উনকো হিদায়াত সে নওয়াজ দিয়া, আল্লাহ তাআলা উমরকে হিদায়াত দিয়ে দিলেন। তো এক কাফির কো হিদায়াত দিলওয়ানা আল্লাহ সে ইসলাম লানা, এক কাফির কা হাজার কাফিরোঁ কো কতল করনে সে হুজুর কো জ্যাদা পসন্দ হ্যায়। বলে যে একজন কাফের যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাকে হেদায়ত দেওয়া, তার হেদায়ত পাওয়ার ব্যবস্থা করা হাজারো কাফের কতল করে দেওয়ার চেয়ে, হাজারো কাফেরকে কতল করে দেওয়ার চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। লা ইসলাম রাজুলুন ওয়াহিদুন আহাব্বু ইলাইয়া মিন কতলি আলফ কাফির। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন কাফেরের মুসলমান হওয়া আমার কাছে এক হাজার কাফেরকে কতল করে দেওয়ার চেয়েও বেশি প্রিয়। কতল করা তো আমার আসল কাম নেই, হ্যাঁ দাওয়াত দেওয়া আগলে তো দোজখ সে বচা কে জান্নাত মে সাথ লে জানা ইয়ে আমার আসল কাম হ্যায়। কেননা কতল করে দেওয়া, কাউকে খুন করা এটা তো আমাদের আসল কাম না, আমাদের আসল কাম হলো দাওয়াত দিয়ে তাকে উদ্বুদ্ধ করে ইসলামের মধ্যে ইসলামের ছায়াতলে এনে আমাদের সাথে করে তাদেরকে জান তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া, এটা হলো আমাদের আসল কাম। আপনি এস মৌকে পর কুফার মক্কা কো ইনকার কর দিয়া কি মে দাওয়াত দ্বারা কাম নহীঁ ছোড় সকতা। তো এই কাফের মক্কার কাফেরদের সকল প্রস্তাবকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনকার করে দিলেন, অস্বীকার করে দিলেন যে যা কিছুই বলো না কেন দাওয়াতের কামকে আমি ছাড়তে পারবো না। ইনশাআল্লাহ আমি দাওয়াত দ্বারা কামে পক্কে রয়েঙ্গে ছোড়েঙ্গে নে। বলে যে আমরাও তো নিয়ত করতে পারি যে আমরা দাওয়াতের কামের উপর মজবুত থাকবো, কোনোদিনও দাওয়াতের কামকে ছাড়বো না, এই নিয়ত করতে পারি না ভাই? 10 سال کے بعد اللہ نے حضور کو صحابہ کرام کو نماز کا حکم دیا বলেন যে নবতী 10 বছর পরে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাদেরকে নামাজের হুকুম দিলেন আপকো আল্লাহ নে আসমানোকে বুলাকে হুকুম আতা ফরমায়া এই হুকুমকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে ডেকে নিলেন তারপরে এই হুকুমকে আল্লাহ তাআলা দিলেন নবীকে আর ওয়াসে वापस आए और सुबह को मस्जिद हराम में खड़े होकर মেরাজ কে রাত কো সারা কিসা শোনায়া বলেন যে ওখান থেকে রাত্রে ওখান থেকে ফিরে আসলেন সকালবেলা মসজিদের হারামের কাছে দাঁড়ায় বাইতুল্লাহর কাছে দাঁড়ায় এই ঘটনা শোনাইলেন উপস্থিত যারা ছিলেন তাদেরকে শোনাইলেন আজ রাত হযরত জিবরাইল আলাইহিস সালাম মেরে পাশ তশরিফ লায়ে মেরে সিনে কো চিরা দিল কো নিগার কে দিল কো চিরা উসকো জমজম কে পানি সে ধোয়া ابھی براق پہ بٹھا گئے مجھے بیت المقدس لے گئے مسجد اقصیٰ میں سارے نبی جمع تھے حضرت جبرائیل نے اذان دی میں نے نماز پڑھائی امام بن کر ঘটনার বর্ণনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করতেছিলেন ওই মজমার সামনে যে আজকে রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং এসে আমার এই বুককে ফাড়লেন ওখান থেকে আমার বুক ফেড়ে আমার রুহকে বিয়ে কলিজাকে বের করলেন জমজমের পানি দিয়ে ধুইলেন ধোয়ার পরে আবার ওখানে রাখলেন তারপর ওটা আবার ঠিক হয়ে গেল এরপরে বোরাক নিয়ে আসলেন আমি বোরাকে বসলাম চড়লাম জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে বাইতুল মাকদাসে গেলেন ওইখানে আগের থেকেই সমস্ত নবীরা একত্রিত ছিলেন ওইখানে পৌঁছার পরে জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন আমি ইমাম হয়ে তাদের সকলের সাথে দুরাকাত নামাজ পড়লাম پھر پہلے آسمان پہ گیا ساتویں آسمان پہ گیا سرت المنتہا پہ گیا جبرائیل امین وہیں ٹھہر گئے آگے میں اللہ کے دربار میں اکیلا گیا বলেন যে সেখান থেকে রওনা হয়ে প্রথম আসমানে গেলাম এক দুই তিন আসমান করতে করতে সপ্তম আসমানে গেলাম সপ্তম আসমানের থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম জিবরাইল আলাইহিস সালাম তো এই পর্যন্ত আমার সাথে থাকলেন কিন্তু ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে আল্লাহ দরবার পর্যন্ত আমাকে একাই যেতে হলে আমি একাই আল্লাহ তাআলার দরবারে যেয়ে পৌঁছলাম আল্লাহ আর আল্লাহ কে রাসূল মে রাজ নিয়াজ কি বাতে হুই আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুব গোপনে একান্তে কথাবার্তা হইল এসি জায়গাতে ওয়া কোই ফেরেশতা নেই গিয়া কোই ইনসান নেই গিয়া কোই জিন নেই গিয়া রাসূল পাক এর সাহ ওয়া তাশরিফ লিয়ে গেলেন বলেন যে ওটা এমন জায়গা ছিল যে জায়গাতে আজ পর্যন্ত কোনো ফেরেশতাও যেতে পারে নাই কোনো জিনও যেখানে যেতে পারে নাই এর আগে কোনো মানুষও এখানে যেতে পারে নাই ওইখানে যে একান্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছছেন আল্লাহ নে ইয়ে সিলা দিয়ে আপকো ইস বাত কা কি জো ইনসান আপনে আপকো দূসরে ইনসানো কো জান্নাত মে লে জানে কে লিয়ে কুরবান করতা হ্যায় আপনি জান আপনা মাল আপনি ইজ্জত কো আল্লাহ উসকা ইকরাম এজাজ ইস তরহ ফরমাতে হ্যায় জেসে আল্লাহ নে মেরাজ মে হুজুর কা ইকরাম ফরমায়া বলেন যে এই অঙ্গে আল্লাহ তাআলা মানব জাতিকে এক পাগান দিলেন যে কোনো মানুষ যখন নাকি আরেকজন মানুষের সংশোধনের জন্য আরেকজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আরেকজন মানুষকে আল্লাহ তাআলার দৃঢ়তার থেকে বাঁচায় আল্লাহ তাআলার ফরমাবরদারিতে আনার জন্য অর্থাৎ দিনের উপরে চালানোর জন্য কোনো মানুষ যখন নিজের জান খরচ করবে নিজের মাল খরচ করবে এই দাওয়াতের মেহনত করার কারণে সে বেইজ্জতিকে বরদাস্ত করবে তো আল্লাহ তাআলা তাকে ওই রকম একরাম করবেন যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে যেরকম একরাম করছেন সম্মান দেখাইছেন আল্লাহ তাআলা তার এই বান্দাকে এরকম একরাম করবেন এরকম সম্মান দেখাবেন ইনসানো কে হিদায়ত কে লিয়ে আপনা মাল জান কুরবান করনা আল্লাহ কে কুরব কো বানানে কা বহুত বড়া জরিয়া বলে যে মানব জাতির হেদায়তের জন্য নিজের জান মালকে কোরবানি করা আল্লাহ তাআলার কুরব আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সবচেয়ে বড় জরিয়া মাধ্যম এক কাফের খড়া হুয়া ওয়াহাঁ সে হযরত আবু বকর কে পাশ গিয়া কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো সচ্চা নবী মানোগে বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের ঘটনা বর্ণনা করতেছিলেন তখন একজন কাফের ওখান থেকে রওনা হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে মজলিসে ছিলেন না ওনার কাছে গেল যে বলল যে এরপরেও কি তুমি মুহাম্মদকে মানবা তাকে তুমি বিশ্বাস করবা তার সঙ্গ দিবা হযরত আবু বকর নে পুছা কিয়া বাত হুই اس نے کہا کہ حضرت محمد صلی اللہ علیہ وسلم فرما رہے ہیں آج رات میں آسمانوں پہ گیا اور وہاں سے واپس آ گیا. بڑا کوئی آدمی آسمان پہ جا سکتا ہے؟ بولیں جیسے کافر حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ ওই লোকটার কাছে ওই কাফেরের কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো কি কথাবার্তা হয়েছে এটা তো আগে বলো. বলে যে ওই লোকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে এই যে এখন বাইতুল্লাহর কাছে দাঁড়ায় বলতেছে যে এক রাত্রে সে আসমানে চলে গেছে, আবার সকল আসমান ঘুরে ফিরে সে সকাল সকাল হওয়ার আগে ফিরে আসছে. আচ্ছা বলো কোন মানুষ কি আসমানে যেতে পারে? اگر رسول پاک علیہ السلام نے نہیں کہا تو میں سچا ماننے کے لیے تیار نہیں. اگر حضور نے فرمایا ہے کہ میں بیت المقدس گیا ہوں آسمانوں پر گیا ہوں تو میں حضور سے سنے بغیر ماننے کے لیے تیار ہوں. ملن جے حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ بولن جے رسول اللہ صلی اللہ علیہ وسلم جو دے کو تھا بولے تھکن جے انہی بیت المقدس سے گیسن وہاں تک آسمان ہے گیسن আসমানে সব জায়গাতে গেছেন আবার ফিরে আসছেন, এটা যদি বেলা থাকে তা আমি এটাকে সত্য মানার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত. ঈমান ক্যা হ্যায় গায়ব কি বাত কো বগৈর দেখে নবী কে কহনে কি ওজহ সে মান. ঈমান কাকে বলে? অদেখা জিনিসকে, যা দেখি নেই অদেখা জিনিসকে নবী খবর দেওয়ার কারণে, নবী বলার কারণে, না দেখা সত্ত্বেও নবীর কথার উপর বিশ্বাস করে ওটাকে মেনে নেওয়ার নাম হলো ঈমান. নবীকে বতানে পর বগৈর দেখে মাননা ইয়ে ঈমানে কামিল কি নিশানি হ্যায়. বলেন যে নবীর কথাকে দেখা বেঁচে রেখে পরিপূর্ণভাবে মেনে নেওয়া এটা হলো পরিপূর্ণ ঈমানের আলামত বা পরিপূর্ণ ঈমান. নামাজ কা আমল হুজুর কো جب اللہ نے واپسی کی اجازت دی تو اللہ نے فرمایا اے محمد آپ تو روزانہ 5 مرتبہ آ سکتے ہیں ہمارے اس دربار میں ہم سے بات کرنے کے لیے. یعنی آپ کی امت جب مجھ سے بات کرنا چاہے مقام آسان کر دیتا ہوں. آپ زمین پہ جائیں اور وضو کریں اور 2 رکعت نماز شروع کریں. آپ کی نماز شروع ہوگی میری آپ سے بات چیت شروع ہو جائے. المسلی ینادی ربہ, نماز پڑھنے والا اپنے رب سے سرگوشی کرتا ہے. بولیں جو جکن حضور صلی اللہ علیہ وسلم کے اللہ تعالیٰ وکن تھے کہ پھر آشار انمتی دلیں تکن بولیں جے ہے آمان نبی آپ نے تو چاہی لے دینی کواز باری آمار کسے آشتے بارن انہوں شمشہ نائی کینتو آپ نے کہ آمی نماز نمو کے ایک حدیعہ دیتی سی جو دی جمعیت تھے کہ آمار کسے آشتے چاند এখানে আসার পরে যা হইলে এটা যদি জমিনে থেকেই করতে চান তাহলে এখান থেকে যাওয়ার পরে উজু করে 2 রাকাত নামাজ পড়বেন. নামাজ পড়ার পরে যখনই আপনি নামাজ শুরু করবেন তখনই আপনি আমার সাথে কথা বলা শুরু করে দিবেন. আল মুসাল্লি ইউনাদি রাব্বাহু, নামাজি আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করে দেয়, কথোপকথন শুরু হয়ে যায়. নামাজ কে জরিয়ে মাসাইল আল্লাহ সে হাল করওয়ানা সারে নবিয়ों की আদত মুবারকা রহি. বলেন যে নামাজের মাধ্যমেই সকল প্রয়োজনকে মিটানো, আল্লাহ তাআলার কাছ থেকে সমাধান করা, এটা সমস্ত নবীদেরই অভ্যাস, সমস্ত নবীদেরই নিয়ম ছিল. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বিবি হযরত সায়রা আলাইহিস সালাম কে সাথ মিসর মে গয়ে, ওয়াহাদ ভাইয়ো নে উনকি বিবি কো পকড় লিয়া, আপনে বাদশাহ কে পাশ লে গয়ে. আব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কা ওয়াহ কোই দোস্ত নাহি থা, রিশতেদার নাহি থা, کوئی قوم قبیلہ نہیں تھا, اللہ تھے. 2 رکعت نماز پڑھنے شروع کر دی جو سپاہی پکڑ کے لے گئے. وہاں گئے بادشاہ کے پاس, ان کی بیوی کو بھیج دیا. بادشاہ نے بری نیت سے ہاتھ بڑھایا, ایک دم اس کو دورہ مرغی جیسا پڑ گیا, ہاتھ پاؤں مڑ گئے اور زمین پہ گر گیا. دور ہٹا تو ٹھیک ہو گیا, پھر دوبارہ اس نے ہاتھ بڑھایا, پھر اس کو دورہ مرغی جیسا پڑ گیا, ہاتھ پاؤں مڑ گئے. کہنے لگا یہ انسان نہیں کوئی جن ہے, لے جاؤ واپس اس کو, اس کے سامنے کی بات چھوڑ رہا ہوں. اب جب حضرت ابراہیم علیہ السلام کی اہلیہ محترمہ کو سپاہی چھوڑنے آئے تو ابراہیم علیہ السلام اس وقت تک نفل میں مشغول تھے. تو لمبے لمبے نفل پڑھنا یہ سارے نبیوں کا شیوا رہا ہے. ہمیں بھی اپنے ہر حاجت کے لیے اللہ سے نماز پڑھ کے مانگنا ہے. اللہ کی دعوت دیں گے, نبی کا کام کریں گے اور اللہ سے مانگ مانگ کر اپنے ہر ضرورت اللہ سے پوری کروائیں گے. بولیں جے نمازের মাধ্যমে সকল সমস্যা সমাধান করা, নিজের সকল প্রয়োজনকে আল্লাহ তাআলার কাছ থেকে পুরো করে নেওয়া, মেটানো, এটা নবীদের অভ্যাস ছিল, সমস্ত নবীদেরই. ইব্রাহিম আলাইহিসসালাম ওনার স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই মিশরে গেলেন. তো মিশরের বাদশা যে ছিল তার সিপাহীরা ওনার স্ত্রীকে ধরে নিয়ে গেল, ওই লম্পট কেসে আমার বাদশা ছিল তার কাছে নিয়ে গেল. যখন তার রুমের মধ্যে নিয়ে তাকে ঢুকাই দিল, সেইদিকে ইব্রাহিম আলাইহিসসালাম কি করবেন, ওনার তো এখানে পরিচিত কেউ নাই, আপনজন কেউ নাই যে কারো কাছে বলা যেতে পারে, নতুন মানুষ, নতুন এলাকা, কেউ তো ছিল না আমাদের কাছে, কিন্তু আল্লাহ আল্লাহ ছিলেন. উনি সোজা নামাজে দাঁড়াই গেলেন. যখন উনি নামাজে দাঁড়াই গেলেন, সাথে সাথে আল্লাহ তাআলার জিম্মায় ওনাকে সাহায্য করা জরুরি হয়ে গেল. তা আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করলেন, ওই বাদশাহ যখন হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত নষ্ট করার জন্য তাকে ধরার জন্য হাত বাড়াইছে, সাথে সাথে স্ট্রোক করা রোগীর মতো ওইখান ধাম করে সে পড়ে গেছে, হাতে কোনো বল নাই, লড়াচড়া করতে পারে না, বড় কষ্ট করে যখন যে পিছাইছে তখন আবার সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে আবার সে আগাইছে, আবারও একই অবস্থা, ধাম করে জমিনে পড়ে গেছে, হাতে পায়ে কোনো শক্তি নাই, বল নাই. এরপরে সে বুঝতে পারল যে এই এর সাথে একে মুক্তি না দিলে আমার সমস্যা হবে, তো তাকে বের করে দিল. সিপাহীরা যখন নাকি হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরাই নিয়ে আসলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, তখনও ইব্রাহিম আলাইহিসসালাম নামাজ পড়তেছিলেন, নফল নামাজের মধ্যে মশগুল ছিলেন. তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, লম্বা লম্বা নফল পড়া এটা হলো নবীদের আর নবীদের স্বভাব ছিল. আর এই নফলের দ্বারা, লম্বা লম্বা নামাজের দ্বারা বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে জরুরতকে পুরো করে নিতে পারে. এই জন্য আমরা দাওয়াতের কামকেও খুব করতে থাকবো, মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকতেও থাকবো, আর কি করব, নামাজের মাধ্যমে, লম্বা লম্বা রাকাতওয়ালা নামাজের মাধ্যমে আমরা আমাদের জরুরতকে আল্লাহ তাআলার কাছ থেকে পুরো করে নেব, আমাদের চাহিদাকে আল্লাহ তাআলার কাছ থেকে পুরো করাবো. এই নামাজের মাধ্যমে জরুরত চাহিদা পুরো করা, এটা পূর্ব থেকেই প্রচলিত, পূর্ব থেকেই চলে আসতেছে. কাম আল্লাহ কা করতা হ্যায়, দাওয়াত আল্লাহ কে দেতা হ্যায়, জরুরত পড়তি হ্যায় তো গায়রোঁ কে পাস চলা জাতা হ্যায়. বলে যে কাম তো আল্লাহ তাআলার করে, দাওয়াত আল্লাহ তাআলার দিকে দেয়, কিন্তু যখনই কোনো প্রয়োজন হয় তখন গায়রুল্লাহর দিকে যায়. আল্লাহ কি গায়রত কে খিলাফ হ্যায়, কাম আল্লাহ কা করে আর জরুরত পড়নে পর গায়রে খুদা কে পাস চলা যায়. বলে যে এটা আল্লাহ তাআলার গায়রতের খিলাফ, পরিপন্থী. বলে কাম করে আল্লাহর, আর প্রয়োজন যখন হয় তখন বিনিময় আছে আর একজনের কাছে. আর জরুরত কম আল্লাহকে পুরি করবেন না ইনশাআল্লাহ. বলে যে আমরা আমাদের সকল জরুরত কো জরুরত কে তো আল্লাহ নামাজের মাধ্যমে আল্লাহ থেকে পুরো করাবো, কি বলেন? হযরত মূসা আলাইহিসসালাম, হযরত হারুন আলাইহিসসালাম, দোনো কো আল্লাহ নে ফিরাউন কে পাস ভেজা আর ইয়ে ফরমায়া, ওয়ালা তানিয়া ফি যিকরি, মেরে জিকর মে কমজোর না হো জানা. হযরত মূসা আলাইহিসসালাম এবং হযরত হারুন আলাইহিসসালাম এই দুজন কি আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠাইলেন আর হেদায়েত দিলেন যে ওয়ালা তানিয়া ফি যিকরি, খবরদার আপনারা কখনোই আমার জিকিরের মধ্যে কোনো কমি করবেন না, আমার জিকির যেন কম না হয়. আল্লাহ কা জিকর ওয়া যিকরুল্লাহ আকবার, সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ কা জিকর হয়, আল্লাহর জিকির হল সবচেয়ে বড় হাতিয়ার. ওয়া যিকরুল্লাহ আকবার, আল্লাহ কা জিকর কেসে হাসিল কিয়া জায়েগা, আদমি উযু করে, কিবলে কে মুহ করকে বৈঠে, নিগাহ আপনি গোদ মে রাখে, জুবান সে কহে সুবহানাল্লাহ. বলেন যে আল্লাহ তাআলার জিকির কিভাবে মানুষে হাসিল করবে, অর্জন করবে? বলে যে উযু করবে, কেবলা মুখী হয়ে বসবে, নিজের দৃষ্টি নিজের কোষের দিকে রাখবে আর বলবে সুবহানাল্লাহ. ইয়ে তো জবর বানায় গে আল্লাহ হার আয়াত সে পাক. বলেন যে যখন সুবহানাল্লাহ বলবে তখন অন্তরে যেন এই খেয়াল পয়দা হয় যে আল্লাহ তাআলা সমস্ত রকমের দোষ ত্রুটি মুক্ত। আলহামদুলিল্লাহ তমাম কুরবানিয়া এক আল্লাহ কে লিয়ে হ্যায়। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কে সিওয়া মেরা কোই মাহবুব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার মাহবুব আর কেউ নাই। আল্লাহু আকবার মানে জিতনা বড়া আল্লাহ কো সমঝতা হুঁ আল্লাহ উসসে ভি জ্যাদা বড়া। আল্লাহু আকবার আমি আল্লাহ তাআলাকে যত বড়ই মনে করি না কেন আল্লাহ তাআলা তার চেয়েও বড়। জো শিব কি তসবিহ পড়ে তো ইনসান রাসূল পাক আলাইহিস সালাম কে বারে মে ইয়ে তসাউর করে কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মেরে পায় এহসানাত বেশুমার হ্যায়। যখন দরুদ শরীফ পড়বে তখন ধ্যান করবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত এহসান অনুগ্রহ আমার উপরে। মেরে সারি জিন্দগি ভি লাগা দু হুজুর কে এক এহসান কা বদলা নাহি দে সকতা। যদি আমার সমস্ত জীবনও শেষ করে দেই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা এহসানের বদলাও আমার আদায় হবে না। এতটুকু দুরুদ যদি কেউ একবার পড়ে সাথে সাথে আল্লাহ তাআলা দশটা রহমত তার উপরে অবতীর্ণ করে। ইস্তিগফার, এরপরে হলো ইস্তিগফার করা। আমি কি করে যে আপনার ধ্যান বানায়ে যে গুনাহ হয়ে জিন্দগি ভর মে সব আঁখোকে সামনে লে আয়ে। বলেন যে ইস্তিগফারের তসবিহ যখন আদায় করার জন্য প্রস্তুতি নেবে তখন সে তার অতীতের কল্পনা করে যত গুণা সে জীবনে করছে সমস্ত গুণা যেন তার সামনে হাজির থাকে। বলেন যে তখন যদি এই কথাটাও কল্পনায় থাকে যে প্রতিটা গুণাই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমাকে জাহান্নামে নিয়ে যাবে আমার এই গুণাগুলো। আল্লাহ মেরে সারে গুনা মাফ করেগা তো মেরি জান দোজখে ছুটেগি। যদি মেহরবানি করে আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে মাফ করে দেন তাইলে আমি দোজখের থেকে রক্ষা পেতে পারব। নিন্দানে আর নাও নিন্দানে গুনাহ আল্লাহ মাফ কর দে এক গুনাহকে মাফ না কিয়া ওই মুঝে দোজখ মেনে জানে কে লিয়ে কাফি হ্যায়। বলেন যে যদি 99 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন আর একটা গুণা যদি বাকি থাকে যেটা আল্লাহ তাআলা মাফ করলেন না তো একটা গুণাই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমতর সে ইনসান আপনি নেকিয়া ইয়াদ রাখতা হ্যায় আপনি গুনাহ ভুল জাতা হ্যায়। সাধারণভাবে মানুষ নিজেদের নেকিকে মনে রাখে স্মরণ রাখে আর নিজেদের গুনাহকে ভুলে যায়। ইয়ে তো হম সবকে ইয়াদ হ্যায় রমজান কে রোজে রাখে থে ভাইয়ে ভুল গয়ে রোজে রাখকর গীবত কিতনি মর্তবা কি হ্যায়। বলেন যে এটা তো আমাদের সকলেরই স্মরণে আছে যে গত রোজার মাসে আমি সবকটা রোজা রাখছি কিন্তু এটা স্মরণে আছে কার যে এই রোজা রেখে কতজনের গীবত করছি। আমি আপনি তসাউর যে ইস্তিগফার করে আগর মেরা এক গুনাহ মাফ না হুয়া তো মেরা দোজখ মে জানা ইয়াকিনি। বলেন যে এই ধারণা নিয়ে এই কল্পনা নিয়ে তসব্বুর নিয়ে আমি ইস্তিগফার করবো যে আল্লাহ তাআলা যদি আমার 99 ভাগ গুণা মাফ করে দেন 100 ভাগের মধ্যে 99 ভাগ গুণা মাফ করে দেন আর 1 ভাগ গুণা বাকি থাকে তো 1 ভাগ গুণেই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে আল্লাহ তখন আল্লাহকে বলি যে আল্লাহ আপনি আমার সব গুণাকেই মাফ করে দেন। তিন তসবিহ সুবহ তিন তসবিহ শাম রোজানা পাবন্দি সে এইভাবে ওজুর সাথে সকালবেলা তিন তসবিহ এবং বিকালবেলা তিন তসবিহ পাবন্দির সাথে আমরা আদায় করতে থাকবো। বলেন যে রোজানা কোরআনে কারিমের থেকে 1 পারা তেলাওয়াত করব। কোরআন কা পড়ে 10 নেকিয়া সওয়াব মে মিলতি। বলেন যে কেউ যদি কোরআনে কারিমের 1টা অক্ষর তেলাওয়াত করে সাথে সাথে তার জন্য সে 10টা নেকি পায়। আলহামদু কেন যে পচাশ নেকিয়া মিল যায়, শুধু আলহামদু যদি বলে তাহলে সে পঞ্চাশটা নেকি পায়। আল্লাহ তাআলাকে বিভিন্ন ভাবে এত পরিমাণে স্মরণ করব যে একমাত্র আল্লাহই যেন আমার মনে থাকে, আর বাকি সব মখলুক যেন আমার ভিতরের থেকে বের হয়ে যায়, ভুলে যাই। মখলুকের সামনে খাড়া হো তুমি আল্লাহ কে ধ্যান, আল্লাহ কে সামনে খাড়া হো তুমি আল্লাহ কে ধ্যান। এমন যেন হয়ে যায় যে মানুষের সামনে যদি থাকে তখনও যেন আল্লাহ ধ্যান আমার অন্তরে থাকে, আর আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখনও যেন আল্লাহ ধ্যানই আমার অন্তরে থাকে। আমি দাওয়াত ওয়ালে কাম কো আপনার কাম নেই বানায়া, আর নামাজ আপনি মসাইল কা হল করনে কা ফয়সলা নেই কিয়া, আর ইসলিয়ে জিকর তিলাওয়াত কো ভি হামনে মেহনত নেই কি। বলেন যে দাওয়াতের কামকে আমাদের জিন্দেগির মকসদ আমরা বানাই নেই, নামাজকে মেহনত করে ঠিক করে নামাজের মাধ্যমে আমরা জরুরত পুরো করতে পারি, এই নামাজকে এই যোগ্যের বানাই নেই, যার কারণে জিকির তেলাওয়াতের মেহনত আমাদের কাছে আমাদের থেকে ছুটে গেছে। জিকির মে মেহনত করকে কাহাঁ পৌঁছনা হ্যাঁ ইয়া পৌঁছনা হ্যায় কি এক দফা রসূল পাক আলাইহিস সালাম সফর মে এক দর্দ কে নিচে আরাম ফরমা রহে থে, তলওয়ার দর্দ পে টাঙ্গ রাখি থি। বলেন যে জিকিরের উপরে মেহনত করতে করতে কোন পর্যন্ত পৌঁছতে হবে? বলে যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সফর থেকে ফিরতেছিলেন, ফেরার পথে একটু ক্লান্তি আসছে, তো একটু আরাম করার জন্য বিশ্রাম করার জন্য এক জায়গাতে বসছেন, নবীজি একটু ফাঁকে যে গাছের নিচে একটু আরাম করতেছেন, চোখ লেগে আসছে, তলোয়ারটা পাশে ঝোলাই রেখা একটু আরাম করতেছেন। তলোয়ার কো দরসে উতারা নিয়াম সে নিকাল লিয়া, আর হুজুর কো জাগা কর ইয়ে পুছা মান ইউনজিদুকা মিন্নি, মুঝে তুমি কৌন বাঁচায়েগা। তো পাহাড় থেকে একজন কাফের নেমে আসলো, নেমে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ার ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগাইলো, জাগানোর পরে বলতেছে মান ইউনজিদুকা মিন্নি, আমার হাত থেকে এখন তোমাকে কে রক্ষা করবে? হুজুর কে সামনে কাফে নঙ্গি তলোয়ার কে সাথ খড়া হ্যায়, ইস নঙ্গি তলোয়ার কো দেখ রহে হ্যায়, কাফের কো দেখ রহে হ্যায়, লেকিন দিল মে আপকা আল্লাহ কা ধ্যান হ্যায়, আপনে আল্লাহ কে ধ্যান কে সাথ ইয়ে ফরমায়া আল্লাহ, আল্লাহ মুঝে বচায়েগা। ইস আল্লাহ কহনে মে ইতনা আসর আল্লাহ নে ডালা কি উসকে হাত দোনো কাঁপনে লগ গয়ে, তলোয়ার নিচে গির গয়ে, হুজুর নে তলোয়ার উঠাই, আপ তুম বতাও তুমি মুঝে কৌন বাঁচায়েগা। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো সে জায়গায় একথা বললো যে আমার হাত থেকে তোমাকে এখন কে, তোমাকে এখন কে বাঁচাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের থেকে উঠে সামনে একজন কাফেরকে দেখতেছিলেন সচক্ষে, তার হাতে খোলা তলোয়ার তাও দেখতেছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ছিল, অন্তর ছিল আল্লাহ তাআলার ধ্যানে মশগুল, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন্দুমাত্র বিচলিত হলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় শান্তভাবে বললেন যে আল্লাহ, যেহেতু আল্লাহ তাআলার ধ্যান ছিল, এই বলার সাথে সাথে এই আল্লাহ শব্দটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের এই আল্লাহ তাআলার জিকির এমন প্রভাব ফেললো সেই কাফেরের উপরে যে কাফেরের হাত থেকে ভয়তে কাফের থরথর করে কেঁপে উঠলো, আর তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল, কাফের কাঁপতে লাগলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তলোয়ার উঠালেন আর বললেন যে বলো এখন তোমাকে কে বাঁচাবে? আমাজন নে যে পুছা কে তুমি মুঝসে কৌন বাঁচায়েগা, হাত জোড় কে খড়া হো গিয়া, মেরে সে গলতি হুই মুঝে মাফ কর দে, আইন্দা মে আপকো কবি তঙ্গ নেই করুঙ্গা। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে এখন বলো তোমাকে এখন কে বাঁচাবে, তখন ওই কাফের দুই হাত জোর করে বলতে লাগলো যে আমাকে মাফ করে দেন, এরপরে আর কোনোদিনও আপনাকে আমি আর কোনো কষ্ট দেব না। ইস কাফের নে যা হুজুর কে পুছা আপকো মুঝসে কৌন বাঁচায়েগা, আপনে বরমা দিয়া কে আল্লাহ, হ্যাঁ কাফের কে হাতে আল্লাহ নে তলোয়ার জমিন পে গিরা দি, আব হুজুর নে তলোয়ার কো উঠা কর কাফের কো কাহা কৌন বাঁচায়েগা, দেখা থা কে হুজুর নে আল্লাহ কাহা থা মেরে হাত সে তলোয়ার গির গই, মে ভি আল্লাহ কহ দু হুজুর কে হাত সে তলোয়ার গির যায়, লেকিন জব ইনসান কে মৌত কা বক্ত করিব আতা হ্যায় তো জুবান সে ও নিকলতা হ্যায় জো দিল মে হোতা হ্যায়, জো দিল মে নেই হোতা ও জুবান পে নেই আ সকতা। উসকি জুবান পে আল্লাহ নাহি আয়া কিন্তু উসকে দিল মে নাহি থা। বলে যে ওই কাফের যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলা তলোয়ার ধরলো, কোপ দিতে চাইলো, বললো যে কে আপনাকে বাঁচাবে, কে তোমাকে বাঁচাবে আমার থেকে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আল্লাহ। বলার সাথে সাথে তার শরীরে কম্পন শুরু হয়ে গেল, তলোয়ারটা পর্যন্ত ধরে রাখতে পারলো না, তলোয়ারটা পড়ে খসে পড়ে গেল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যে তলোয়ারটা উঠালেন। আর তলোয়ারটা উঠানোর পরে তাকে যখন বললো যে মাইয়ুন খুজাকা মিন্নি, এখন তোমাকে আমার থেকে কে বাঁচাবে, তখন সে হাত জোর করতেছে, বলছে আমাকে মাফ করে দেন, আর কোনো দিন আপনাকে আমি কোনো কষ্ট দেব না। তো সে কিন্তু শুনতেছিল যে আল্লাহ, লম্বা চলা কোনো কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, কোনো শব্দ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করেন নাই, ছোট্ট একটা শব্দ উচ্চারণ করছেন, কিন্তু সেই শব্দটা বলতে পারলো না, আল্লাহ তাআলা বলতে পারলো না, আল্লাহ এই কথা কাফের বলতে পারলো না। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারলেন এবং স্বাভাবিকভাবেই বলতে পারলেন। এইটি হলো মূল জিনিস, যে মানুষ যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান, আল্লাহ তাআলা ধ্যানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশগুল ছিলেন, এই জন্য আল্লাহ বলাটা সহজ হয়ে গেছে। আর তার ভিতরে যেহেতু আল্লাহ তাআলা ধ্যান ছিল না, আল্লাহ তাআলা সম্বন্ধে তার কোনো ধারণাই নাই, সেই সামান্য শব্দটা বলতে পারলো না। এটি হলো ব্যাপার, ঘটনাটা এখানে যে মানুষ যখন মারা যাবে তখন তার অন্তরে যেটা থাকবে ওইটাই বের হয়ে আসবে, যেটা অন্তরে থাকবে না ওইটা সে বের করতে পারবে না। মৌতের সময় যদি আল্লাহ ধ্যান থাকে, যে আল্লাহ ধ্যান, আল্লাহ তাআলা ধ্যানে থেকে থেকে অবস্থা এমন হয়েছে যে সর্বাবস্থায় আল্লাহ তাআলা ধ্যান তার দিলের মধ্যে আছে, তখন সে আল্লাহ বলতে পারবে। আর যদি আল্লাহ ধ্যান না থাকে, তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, মৌতের সময় সে বলতে পারবে না, তার অন্তরে যদি না থাকে তাহলে বলতে পারবে না। اللہ تعالیٰ پر ایمان لانا، اللہ کی دعوت میں لگنا، اپنے مسائل کو عبادت کے لیے حل کروانا، اللہ کا ذکر کثیر کرنا، یہ تمام اعمال نبیوں کی محنت کے اعمال ہیں۔ বলেন যে আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ডাকা, দাওয়াত দেওয়া, আর ইবাদতের মাধ্যমে নিজের সমস্ত সমস্যা সমাধান করা, এবং আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকা, আল্লাহ তাআলার ধ্যান নিজের মধ্যে পয়দা করা, এই সব কিছুই হুজুর সাল্লাল্লাহু নবীদের দাওয়াতের আমলের অন্তর্ভুক্ত। বলেন যে আমরা সকলে এই আমলগুলো অবলম্বন করবো, তা কি বলেন ভাই? اب رسول پاک علیہ الصلوۃ والسلام والے اخلاق کے ساتھ حضور کے کام کو کریں گے تو اللہ ہماری ایسے مدد فرمائے گا جیسے اللہ نے حضور اور صحابہ کرام کی مدد فرمائی۔ حضور صلی اللہ علیہ وسلم کے اخلاق ছিল, ওই اخلاق অনুযায়ী যখন থেকে আমরা এই দাওয়াতের কামকে করতে থাকব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এমন সাহায্য করবেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবাদেরকে সাহায্য করেন। حضور صلی اللہ علیہ وسلم نے مدینہ منورہ سے صحابہ کرام کی جماعتیں بنا کر عرب میں بھیجنی شروع کی۔ حضور صلی اللہ علیہ وسلم پرتھمے مدینہ تھے کہ صحابہ دیر کے جماعت بنائے بنائے عرب میں مدینہ پڑھانا شروع کر لیں۔ صحابہ کرام کے 150 جماعتیں نکلی ہیں اللہ کے راستے میں 10 سال میں۔ صحابہ کرام کے 150 جماعت بیر ہوئے لو اے 10 بسر مدینہ۔ 25 سفروں میں رسول پاک علیہ السلام 7 تشریف لے گئے۔ যার মধ্যে 25টা সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে নিজেও গেলেন। হ্যাঁ, কাম খুব করকে দেখায়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কাম নিজে হাতে করে দেখাইছেন। উযু কাছে করনা হ্যায় করকে দেখায়া। উযু কিভাবে করতে হবে তাও করে দেখাইলেন। নামাজ কাছে পড়নি পড়ানি হ্যায় পড়কে পড়াকে দেখায়। নামাজ কিভাবে পড়তে হবে পড়াইতে হবে নামাজ করে পড়ায় দেখাইছেন। তালিম কা হালকা কেসে লাগেগা করকে দিখায়া। তালিমের হালকা কিভাবে হবে এটাও করে দেখাইছেন। রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নে হর কাম আপনি জাত সে করকে দিখায়া, সাহাবা সে ভি করওয়ায়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কাম নিজে করে দেখাইছেন এবং সাহাবা কে দিয়ে করাইছেন। 125 সফর সাহাবা কেরাম কে হুজুর নে আপনি বরাত করায়। বলেন যে 125টা সফর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কে দিয়ে করাইছেন। تاکہ صحابہ کرام حضور کے بغیر اللہ کے رسول میں نکل کر محنت کرنا سیکھ لیں، حضور کی دنیا سے تشریف لے جانے کے بعد সাহাবা জানান হুজুর আলে কাম করে সারি দুনিয়া মে চলে যান। বলেন যে ১২৫টা সফরে শুধুমাত্র সাহাবাদেরকে পাঠাইছেন যাতে করে সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী এই দাওয়াতের কামকে দাওয়াতের কাম করাটাকে শিখতে পারে, শিখে নেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই কামকে নিয়ে সারা দুনিয়াতে তারা ছড়াই পড়তে পারেন। রাসূল পাক আলাইহিস সালাম নে তমাম সাহাবা কিরামকে তমাম আমাল মে চালায়া, আল্লাহ কি গায়বি মদদ কা আল্লাহ কে নজারা করওয়ায়া। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে দিয়ে সমস্ত কাম করাইছেন এবং এই কামের সাথে আল্লাহ তাআলার যে ওয়াদা, গায়বি মদদের ওয়াদা, এই গায়বি মদদ নামায়া সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন যে এই কাম করলে এই সাহায্য হয়। আর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ফরমাতে হ্যায়, গজওয়ে খন্দক মে লোগ খন্দক খোদ রহে থে, মানে দেখা রাসূল পাক আলাইহিস সালাম কে পেট পর পত্থর বাঁধে হুয়ে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সচক্ষে দেখছি যে খন্দকের যুদ্ধের সময় যখন খাল পরীক্ষা খনন করা হইতেছিল, খন্দক খোদা হইতেছিল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মুবারকে পাথর বাঁধা ছিল। মুঝে বড় তরস আয়া হুজুর কে মে আপনে ঘর গিয়া, ঘরওয়ালি সে কাহা কি কুছ পকানে কে লিয়ে ইন্তজাম হ্যায়, উসনে কাহা কি হ্যাঁ 350 জৌ হ্যায়, এক বকরি কা বাচ্চা হ্যায়। বলেন যে এটা দেখে আমার বড় কষ্ট লাগলো, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু বাড়িতে গেলাম। বাড়িতে যে আমার বাড়িওয়ালাদেরকে জিজ্ঞেস করলাম যে খাবার তৈরি করার কিছু কি আছে, ঘরের থেকে বললো যে 350 পরিমাণ জব পায়রা কোন জায়গায় পায়রা বলে বইতে বই কথার মধ্যে জব লেখে, বলে যেটা আছে ওই 350 পরিমাণ আর একটা বকরির বাচ্চা আছে। বকরির বাচ্চা মানে জব পিস কে রোটি আটা বনা কে রোটি বানাও, মানে হুজুর কে ঘর মে বলা কে লাতা। ওই জাবির ইবনে আব্দুল্লাহ ওনার ঘরওয়ালাদেরকে বললেন রাদিয়াল্লাহু আনহু যে আমি বকরিটা জব করে বকরিটা রান্না করি, আর তুমি ওই জব জাতায় পিষে আটা বানায় তুমি রুটি বানাও, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ঘরে দাওয়াত করে নিয়ে আসি। উনি কাহা গে আপনি হুজুর কে কান মে চুপকে সে বতানা, 5-7 আদমিয়ো কা খানা তৈয়ার কিয়া হ্যায়, 5-7 সাহাবা কে সাথ আপ তশরীফ লে আয়ে। তো ওনার ঘরওয়ালা ওনাকে বললেন যে আপনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে এই কথাটা আরজ করেন যে 5-7 জন মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনি মেহরবানি করে 5-7 জন সাথীদেরকে নিয়ে সাথীকে নিয়ে আমার বাড়িতে একটু তশরীফ নিয়ে আসেন। আরে যাবেন না যাবে হুজুর কে কান মে পেগাম পৌঁছায়া, যাদের 5-7 আদমিয়ো খানা তৈয়ার কিয়া হ্যায়, আপ তশরীফ লে আয়ে, ওর 4-5 সাহাবা আপকে সাথ আ যায়ে। রসুল পাক আলাইহিস সালাম নে সোনা খড়ে হোক হেরান ফরমায়া, চলো খন্দক বানো তুম সবকে জাবির কে ঘর মে দাওয়াত। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যথারীতি ওই খন্দকের ময়দানে গেলেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে বললেন যে আর রাসূলুল্লাহ 5-7 জন মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে, তা আপনিও চলেন আপনার সাথে আরো 5-6 জন সাহাবীদেরকে নিয়ে সাহাবীকে নিয়ে চলেন। উনি তো কানে কানেই বললেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সাথে সাথে বড় উঁচা আওয়াজে চিৎকার দিয়ে বললেন যে খন্দকবাসী শোনো শোনো, তোমাদের সকলে দাওয়াতে যাবে বিন আব্দুল্লাহর বাড়িতে। তো ফরমাতে মে আগে আগে যা রাহা থা, পিছে পিছে রাসূল পাক আলাইহিস সালাম ও সাহাবা কিরাম আ রহে থে, মে বড়া পরেশান, খানা থোড়া সা ও খানে ওয়ালে 3,000। হযরত জাবির বিন আব্দুল্লাহ উনি বলেন যে এই কথা শুনে আমি বাড়ির দিকে দৌড় দিলাম, আমি তো আগে আগে দৌড়াইতেছিলাম আর পিছনে দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসতেছেন, খানা হইল 5-7 জনের আর মেহমান আসতেছে 3,000। মানে ঘর মে পৌঁছা তো মেরে চেহারে মে পরেশান দেখকে মেরি বিবি নে পুছা কিয়া বাত হ্যায়। আমি যখন ঘরে গেলাম তখন আমার এই অস্থিরতা দেখে আমার স্ত্রী জিজ্ঞেস করলো যে ব্যাপারটা কি কি হয়েছে। আমি বললাম যে খন্দকের যত মানুষ ছিল সব খানা খাওয়ার জন্য আসতেছে তোমার বাড়িতে। চুপকে سب کے جابر کے گھر میں دعوت ہے. بیوی نے کہا کہ حضور نے حیران کیا ہے, اب آپ پریشان نہ ہو, آپ کی ذمہ داری نہیں, اب ذمہ داری رسول پاک علیہ السلام کی. تبھی بھی بول لیں کہ آپ نے سب مانس کے دعوت دیسن کیا لو, آپ نے سب مانس کے دعوت دلین کیا لو. تو انہیں بولیں کہ ارے اللہ باندھی, ہمیں تو سب مانس کے دعوت دے نی, আমি তো নবীজির কানে কানে পাঁচ সাতজনের কথাই বলছি যেটা পরামর্শ হয়েছে, কিন্তু এটা শুনে নবীজি নিজে এলান করছেন পুরা মজমাকে, বলে যে ঠিক আছে তাইলে আর আপনার পরেশান হওয়ার কোনো দরকার নাই. নবী বলছেন এখন এটা নবীর জিম্মায় হয়ে গেছে. উনোনে ফরমায়া কি মে দম করুঙ্গা, সারন পে দম কিয়া, আটে পে দম কিয়া, আর পকানে ওয়ালি এক আর বুলওয়ালি, আর ফরমায়া বিঠাতে যাও খিলাতে যাও, دس دس آدمی بیٹھتے کھانا کھا کے چلے جاتے, اور دس آتے تو کھانا کھا کے چلے جاتے, سب کا پیٹ بھر گیا اور کھانا ختم نہیں ہوا. تو ایکانے پہنچار پر حضور صلی اللہ علیہ وسلم بول لیں جے کھابار رکھو, ہمیں اٹھے کے دوم کرے دیتے سی اور اکھن دیکھے کھاوائی تے تھاکو. تو حضور صلی اللہ علیہ وسلم کھاوارے مجھے دوم کرے دیلیں اور اکھن دیکھے کھاوانا شروع ہوئے گلو. گھوٹا تیلو چھوٹو بسر جائے گا والپ, দশ জন মানুষ বসতে পারতো, দশ জন দশজন করে আসতে লাগলেন, খাইতে লাগলেন, খাইতে লাগলেন, যাইতে লাগলেন, সবের পেট ভরে ভরে যাইতে লাগলেন. এইভাবে করতে করতে 3000 মানুষের খানা খাওয়া হয়ে গেল, সব মানুষের পেট ভরে খেলো, কিন্তু খানার পরিমাণের মধ্যে বিন্দু মাত্র কমে নাই. পাবন্দি লাগে সাহাবাকে গোশত তোড় কে নোচ কে খা লো, হড্ডি কো না চাপাও, ہڈی صحیح سارے پوری جمع کرو. ایک جگہ جمع ہو گئے ہڈیاں, حضور پاس بیٹھ کے دعا مانگی, اللہ نے ہڈیوں میں سے وہ ذبح شدہ بچہ بکری کا زندہ کر کے کھڑا کر دیا. ایک رات مدد یہ گھٹناٹر برننا, ایک رات جگہ پہ ایمنو آسے جو حضور صلی اللہ علیہ وسلم جرائی آستین خبر جنہیں تعدل کے بولتے ہیں کھاؤ گوشت, تو ہڈی تھے کہ اللہ دیکھو گوشت تھا کھاؤ, কিন্তু হাড্ডি চাবাই এটাকে টুকরো করো না, হাড্ডিকে যথারীতি তোমরা রেখে দাও. যখন দিকে হাড্ডিগুলো এক জায়গায় জমা হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ওই হাড্ডি তাজা বকরি হয়ে গেল. বলেন যে এইটা যে আল্লাহ তাআলার একটা গায়বী সাহায্য, এটা কখন হয়েছেন, হয়েছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবাদের সাথে উপস্থিত ছিলেন, حضور کی محنت میں لگے ہوئے تھے اور قربانیوں کے ساتھ چل رہے تھے, حضور کے طریقے پہ ہر کام کر رہے تھے, اللہ کی غیب و مدد ان کے ساتھ تھے. مانیں جے حضور محنت کے نیچے دن محنت بناتے سلین اور قربانی شتے کرتے سلین اور اللہ تعالیٰ کسے طرح چاہیتے سلین مدد چاہیتے سلین عبادت کے مادھے میں, تکن اللہ تعالیٰ تعدر کے ای شہاد جو کرسے. حضرت جابر بن عبداللہ رضی اللہ عنہما یہی صحابی دوسری روایت بیان کرتے ہیں کہ حضور نے ہماری ایک جماعت بھیجی, 300 آدمیوں کی تھی, ہمیں کھجورے تھوڑی سی دے دی توشائے سفر. بولیں جی یہی گھٹنا تھا جی صحابی تھے کہ برنیت کتابر مدھے یہ ایک ہی صحابی ارتھات حضرت جابر بن عبداللہ رضی اللہ تعالیٰ عنہ انہیں بولیں جی ایک بار ہمارے کے حضور صلی اللہ علیہ وسلم ایک جماعتیں پٹھائی لین جی جماعت ساتھی سنکھا چل 300 جن সামান্য কিছু খেজুর আমাদেরকে দিলেন, এইটি ছিল আমাদের পুঁজি, রওনা করে দিলেন. খুজুরে খতম হলে আমি সাহেব রোজানা খানে গিয়ে এক খেজুর দিয়া করতে, যখন খেজুর শেষ হয়ে গেল জামাতের জিম্মাদার যিনি ছিলেন উনি এখন দৈনিক একটা করে খেজুর দেওয়া শুরু করলেন. শুনে বারো নে পুষা এক খেজুর খানে ক্যা ফায়দা, تو منہ میں کچھ رہ جائے گی, ارگ میں کچھ رہ جائے گی, پیٹ میں کچھ جائے گی نہیں, ایک کھجور سے کیسے بہت دور ہو سکتی ہے. یہ گھٹنا ایک بار انہیں برننا کرتے چلیں ایک جگہ سے, تخن ایک جنے بولیں جو ایکٹا کھجور خدا دور ہے کیا نہیں, ایکٹا کھجور تو مکر مدد دور سے جدی پیٹر مدد شیش ہے پیٹر مدد چلا جائے گا الپ سمائے شیش ہوئے جائے, یہ خدا کی ہوا بھائی ایکٹا کھجور دارا. فرمایا امیر صاحب نے ابو عبیدہ نے ایک حضور کا فائدہ کا ہمیں اس وقت پتا چلا جب امیر نے اعلان کیا آج سے حضور ملنے کی بند, حضوروں کی گٹھلیاں چباؤ, درختوں کے پتے کھاؤ, پانی پیتے جاؤ, آگے اللہ کا حکم بڑھتے جاؤ. বলেন যে ওই এক খেজুরে যে কি হয়েছে ওইটা বুঝতে পারলাম তখন, যেদিন নাকি আমির সাহেব ঘোষণা করে দিলেন যে খেজুর শেষ হয়ে গেছে, খেজুর আর নাই, ওই খেজুরের বিচিগুলা চুষতে থাকো, পানি পান করতে থাকো, গাছের পাতা খাইতে থাকো, রাস্তায় চলতে থাকো, আর আল্লাহ রাস্তায় তোমরা আগে বাড়তে থাকো। ওই দিন বুঝলাম যে এক খেজুরের দ্বারা কি হইত। সাহাবারা পাক্কা তবলিগি ছিলেন আর আমরা হলাম কাঁচা তবলিগি। আমি বাড়ি চলে গেলাম, একজনে কথা বলেন নাই। হম কচ্ছে কমরে ওয়ালে আমি দুসরা উঠালে ঘর বাপস যা রা কেউ যা রে মুঝে চাই নেই মিলি মাই ঘর যা রা। বলেন যে আমরা এমন কাঁচা তবলি গলা, বলে যে রায়মেন মসজিদে একজনের সাথে আমার দেখা হলো, সে চলে যেতেছে। আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি চলে যাও কেন, বলে যে আমাকে চাই দিল না, চা পাইলাম না, তাই আমি আর এখানে থাকবো না, চলে যাও। আল্লাহ তালা আমাদেরকে পাক্কা তবলি গলা বানায় দেয়। কুরবানিও কে সাথ দাও তো তবলি ওয়ালা কাম কিয়া জায়েগা। আল্লাহ সাহাবা কিরাম জাতি মদদ ফরমায়েগা। কুরবানির সাথে যদি আমরা দাওয়াত তবলিগের কাম করতে থাকি তো আল্লাহ তাআলা সাহাবাদেরকে যেরকম সাহায্য করছেন আমাদেরকে ওইভাবেই সাহায্য করবেন। আল্লাহ সাহাবী ফরমাতে হ্যায় কে হামলোগ এক জায়গা পৌঁছে সমুদ্র কে কিনারে পর তো হামনে দেখা এক বহুত বড়ি মছলি আল্লাহ নে সমুদ্র সে নিকাল কর জমিন পে রাখি হুই হ্যায়। ওই সাহাবী বলেন যে আমরা সামনে যাইতে যাইতে সাগরের পা এক জায়গাতে সাগরের পাড়ে যখন গেলাম তখন দেখলাম যে আল্লাহ তাআলা সাগরের থেকে বিশাল এক মাছ ওই শুকনার মধ্যে আইনে রাখছে। আমরা দেখা যা গে ও বহুত বড়ি মছলি থি, ইতনি বড়ি মছলি থি কি উসকি আঁখ কা ডেলা আমরা নিকাল কে বাঁধ রাখা, বাঁধ সে হাত বাঁধ কর ডোর মে চর্বি নিকালতে থে, বাহার হম দেতে থে, ইতনি চর্বি থি উসকি আঁখ কে অন্দর, 13 आदमी हमने उसके आंख के हलके में दाखिल कर दिए, जो अंदर से डोल भर भर के चर्बी का हमें बाहर दे रहे थे। বলেন যে এত বড় মাছ ছিল যে আমরা ওই মাছটার চোখ যখন বের করলাম দেখলাম যে ওই চোখ যে জায়গার মধ্যে ছিল যে খোলের মতো হয়ে রয়েছে ওইখানে তেলে ভরা, তো তেল বাইর করতে লাগলাম আর দিতে লাগলাম, যখন তেল নিচে পড়ে গেল তখন 13 জন মানুষ ওই গর্তের মধ্যে ঢুকলো, ওইখান থেকে 13 জন মিলে ডোল বালতি ভরে ভরে ওই তেল বাইর করতেছিল। আঁখ দিয়ে এক কামরা তা বলেন যে এখন বলেন এটা কি কোনো চোখ না বিশাল একটা রুম, হল রুম। ফরমাতে হ্যায় কি আমি ইনসান কো তবনি সুজি উসকি পসলিয়াঁ বড়ি বড়ি থি, দো পসলিয়ঁ কো মিলা কে খড়া কিয়া, এক পুল তৈয়ার হো গিয়া, সবসে লম্বে সাহাবি কো সবসে লম্বে ওঁট পে বিঠা কর নিচে সে গুজারা, ও ভি গুজর গিয়া উসকা সর উস কাঁটে কো নেহি লাগ সকা। বলেন যে আমরা দেখলাম যে এই মাসের এই যে পেটের পাশে যে কাঁটা থাকে, দুই পাশে লম্বা কাঁটা থাকে, এই কাঁটাগুলো এত বড় যে আমরা এই বড় কাঁটা থাকে দুইটা কাঁটাকে নিলাম আর এই মাথার সাথে দুই মাথা মিলে কাঁটা এরকম বাঁকাই থাকে, এভাবে দুই মাথা মিলে দাঁড় করায় দিলাম, একটা পুলের মতো হইল। তা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষটাকে সবচেয়ে বড় উটের পিঠে দাঁড় করায় দিলাম আর সে উটের পিঠে দাঁড়ায় ওই কাঁটা নিচ দিয়ে চলে গেল, কিন্তু কাঁটা তার মাথায় লাগলো না। 300 आदमी एक महीने तक उसका गोश्त खाते रहे, एक महीने में मदीने पहुंचे, गोश्त उसका खत्म नहीं हुआ। 300 মানুষ এক মাস পর্যন্ত ওই মাছ খাইতে থাকলো, কিন্তু এক মাস পর্যন্ত খাওয়ার পরেও সেই মাছ শেষ হলো না। 300 आदमी एक दिन में रोटी नहीं है, सारन नहीं है, सिर्फ मछली का गोश्त है, 1 किलो तो हर आदमी खाएगा, 300 किलो रोजाना खाते थे और 30 दिन तक खाते रहे, 300 से जरूरत दो तो 9000 किलो ग्राम की वो मछली थी। বলেন যে ওনাদের তো অবস্থা এরকম ছিল কোন রুটি নাই, চাউল নাই, কিছুই নাই, খালি মাছই ওনারা খাইতেন। তো এক একজনে যদি 2 বেলা 1 কেজি করে মাছ খায় তাহলে 300 মানুষের দৈনিক 300 কেজি হবে, আর যদি 300 কেজি মাছ 30 দিন পর্যন্ত হয় তাইলে 30 দিন পর্যন্ত এক একদিনে 300 কেজি করে খায়, তাইলে 9000 কেজি ওজন হবে মাছটা। ইত্যাদি বড়ি মছলি আগর হমে মিল যায় তো আমরা উসকো সমুদ্র সে বাহার নেই লা সকতে। বলে যে এরকম কোন মাছ যদি আমরা দেখিও, যদি এই মাছটাকে আমরা সাগর থেকে উঠাইতে পারবো না, 9000 কেজি ওজন। করেন যায় কি সমুদ্র মে তো পকড় কে লায়েগে উসকো। যদি করেন নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো আনা যেতে পারে। আল্লাহ নে ফেরেশতাও কে দুনিয়া নিকাল কে বাহার রাখবা দি। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে করেন ছাড়াই শুকরান উদ্যানে ওটাকে ফেলাই রাখছেন। কন কন তৈর আল্লাহকে রাস্তে মে নিকলনে কে নিয়ে কে কে তৈরি আছি যে আল্লাহ রাস্তাতে বের হব। সারে আলম কি আমাদের উপর জিম্মেদারি হ্যায়, সারা দুনিয়া জিম্মেদারি আমাদের উপরে, আমেরিকা কি আমাদের উপর জিম্মেদারি হ্যায়, আমেরিকার জিম্মেদারি আমাদের উপরে, আফ্রিকা কি আমাদের উপর জিম্মেদারি হ্যায়, আফ্রিকার জিম্মেদারি আমাদের উপরে, ইউরোপ কি ভি আমাদের উপর জিম্মেদারি হ্যায়, আমাদের এশিয়া কি ভি আমাদের উপর জিম্মেদারি, এশিয়ার জিম্মেদারি আমাদের। জো নবী কা কলমা পড়নে ওয়ালা ও নবী কা কাম করনে ওয়ালা হ্যায়, নবীর কলমা পড়না যে কেউ নবীর কলমা পড়নে ওয়ালা সেই নবীর কাম করনে ওয়ালা। অস্ট্রেলিয়া কি ভি আমাদের উপর জিম্মেদারি, অস্ট্রেলিয়ার জিম্মেদারি আমাদের, আর আমেরিকা কি ভি আমাদের উপর জিম্মেদারি, আমেরিকার জিম্মেদারি আমাদের, সারে আলম কে জিম্মেদার, আমরা পুরো দুনিয়ার জিম্মেদার, আমার নবী আখরি নবী হ্যায়, কেননা আমাদের নবী হলেন শেষ নবী, নবী কে কাম কো হমনে আপনা কাম বানা লিয়া, নবীর কাম কে আমরা আমাদের কাম বানাইছি। সারি দুনিয়া কে মুসলমানো কে পাশ জানা হ্যায়, সারা দুনিয়ার সকল মুসলমানদের কাছে আমাদেরকে যেতে হবে, জিস নবী কা কলমা পড়া উস নবী কা কাম আপনা কাম বানাও, যে এই কথা নিয়ে যেতে হবে যে নবীর কলমা পড়ছে এই নবীর কাম কে নিজের কাম বানাও, উস নবী কে তরিকে পে জিন্দগি গুজারো, ওই নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করো, উস নবী ওয়ালে আখলাক আপনি অন্তর পয়দা করো, নবী ওয়ালা আখলাক, ওই নবী ওয়ালা আখলাক নিজের ভিতরে পয়দা করো, নবী ওয়ালি বরকতে রহমতে নুসরতে আল্লাহ আজ ভি নাজিল ফরমায়েগা, নবী ওয়ালা বরকত রহমত নুসরত আজও আল্লাহ তাআলা আবত নাজিল করতে পারেন, দিতে পারেন, আল্লাহ কে খাজানা মে কবি কমি নাই আতি, আল্লাহ তাআলার খাজানা মধ্যে কোনদিন কমি হয় না, আল্লাহ তাআলা হর জমানে মে মদদ করনে কে লিয়ে তৈয়ার হ্যায়, আল্লাহ তাআলা সর্বকালেই সাহায্য করার জন্য তৈয়ার, নবী কি জিতনি ঝলক আমারে অন্দর আয়েগি আল্লাহ কে গায়বে মদদ উতনি আমারে শামিল হাল হো জায়েগি, নবীর জীবনের ঝলক যেই পরিমাণে আমাদের উপর আসবে আল্লাহ তাআলার গায়বে সাহায্য ওই পরিমাণে আমাদের দিকে মোতাবজ্জে হবে। সারি দুনিয়া মে জানা হ্যায়, সারি দুনিয়া কো বদলনে জানা হ্যায়, দুনিয়া লেনে কে নেই জানা, সারা দুনিয়াতে যেতে হবে, সারা দুনিয়ার মধ্যে একটা পরিবর্তন সাধনের জন্য যেতে হবে, দুনিয়া কামাই করার জন্য না, পায়দল জামাত সারি দুনিয়া মে ভেজ নিয়ে মানে যে পায়দল জামাত সারা দুনিয়াতে পাঠাইতে হবে, তিন চিল্লে কি জামাতে ভি পায়দল চালানি হ্যায়, তিন চিল্লার জামাতে পায়দল চালাইতে হবে, হম সব ইয়ে তয় কর লে কে নবী কা কাম আজকে হামারা কাম হ্যায়, আমরা যে সিদ্ধান্ত নিয়ে নিই যে নবীর কাম আজকে থেকে আমাদের কাম, আমার জান আমার মাল আল্লাহ কে দিন পর কুরবান, বলেন যে আমাদের জান মাল সিদ্ধান্ত হলো আমাদের যে আমাদের জান মাল আল্লাহ দিনের জন্য কুরবান, আর তশকিল কা আমল শুরু হোনে ওয়ালা, বলেন যে এখনই তশকিল শুরু হবে, আপসে দরখাস্ত হ্যায় কি আপ সারে ভাই বেঠে রহে উঠ কে না যায়, বলেন যে আপনাদের কাছে আমি আরজ করতেছি যে এখানে বসে থাকবো, এখান থেকে উঠে অন্যদিকে যাব না, উঠাউঠি শুরু করবো না, কেন ঠিক আছে সারে ভাই বেঠে রহেঙ্গে না ইনশাআল্লাহ, বলে বসে থাকবো তো কে বলেন, জিতনে ভাই তিন চিল্লে লাগা চুকে হ্যায় বাহার মুলকো কে লিয়ে খড়ে হো যায়, বলেন যে যারা আমরা তিন চিল্লার জন্য আগে তিন চিল্লা দেওয়া হয়ে গেছে তারা বিভিন্ন দেশে বিদেশের জন্য আমরা তৈরি, তারা দাঁড়ায় যায় মেহরবানি করে যে আমি বাইরে মুলকের জন্য তৈরি আছি, জি মাশাআল্লাহ, আমি বিদেশের জন্য তৈরি আছি, মকামে কাম ভি করতে হ্যায়, সারে ভাই খড়ে হয়ে চার মহিনে আল্লাহ আপ প্রতি বছর চিন্তা দিতেছি, মকামে কাম করতেছি, আমরা আল্লাহ রাস্তাতে এই দাওয়াতের কামকে নিয়ে সারা দুনিয়াতে ছড়াই করব, এরকম যারা যারা আছি তারা দাঁড়াই মেহরবানি করে, আগে চিন্তা হয়েছে মকামে।